بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে, প্রত্যেক মানুষকে এবং জিনকে তাঁর ইবাদত বান্দিগির উদ্দেশ্যেই সৃষ্টি করেছেন। এটি হচ্ছে আমাদের পৃথিবীতে আসার লক্ষ্য উদ্দেশ্য। এই লক্ষ্য উদ্দেশ্যকে যারা উপলব্ধি করেছে, বুঝেছে এবং বুঝার পরে সে অনুযায়ী কাজকর্ম করেছে, তারাই হচ্ছে সফল। আর যারা এই লক্ষ্য উদ্দেশ্য থেকে গাফেল হয়ে থেকেছে, উদাসীনতার পরিচয় দিয়েছে, তারা দুনিয়া আখেরাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের জীবন হচ্ছে পাশবিক জীবন। গরু ছাগল চতুষ্পদ জন্তুর যেমন জীবনযাপন, ঠিক তেমন জীবনযাপন। সালাত এবং সালাম নাজিল হক পেয়ে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি মানুষকে মানুষের মতো জীবনযাপনের তরিকা শিখিয়েছেন। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য সম্পর্কে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন। ইবাদত বান্দেগী, অন্তরের ইবাদত, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, আল্লাহ পাকের আদেশ নিষেধ, বৈধ অবৈধ, হালাল হারাম সবকিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই জানতে হবে। এই জন্যই আল্লাহ পাক তাকে শেষ রাসূল করে প্রেরণ করেছেন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গাফিলতি সম্পর্কে, উদাসীনতা যেটাকে বাংলায় বলা হয়, উদাস জীবনযাপন। কিসে থেকে? দুনিয়া থেকে গাফিলতি নয়, দুনিয়ার পেট পূজা থেকে, পয়সার পেছনে ছোটা থেকে, আর দুনিয়ার যেসব মনের চাহিদা, কামনা, বাসনা, সেগুলির ক্ষেত্রে কোনো মানুষ উদাস নয়। উদাসীনতা হচ্ছে আসল লক্ষ্য উদ্দেশ্য থেকে। গাফিলতি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য সম্পর্কে অচেতন হয়ে সারা জীবন কাটিয়ে দেওয়া, উদাসীন জীবনযাপন করা, বেখেয়াল হয়ে থাকা। এবং এই কর্মজগতের পরে যেটা হচ্ছে ইবাদতের জিন্দেগি, তারপরে যে মৌতের সম্মুখীন হব আমরা, প্রত্যেক মানুষ মৃত্যুর দ্বার দিয়ে পাড়ি দেবে, দুনিয়ার সমাপ্তি ঘটবে, তারপরে যে জগৎটা রয়েছে আখেরাতের জগৎ, সেই আখেরাতের জগতে মানব জাতির জন্য কি রয়েছে, হয় শান্তি আর শান্তি রয়েছে, আর না হয় অশান্তি আর অশান্তি রয়েছে, এসব সম্পর্কে জেনে সেই অনুযায়ী জীবন গড়া, এ হচ্ছে সত্যিকার মানুষের মতো জীবন। আর যারা এসব বিষয় থেকে এই পৃথিবীতে কেন আসলো এ সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না, আর কিছু শুনে থাকলেও বা জন্মসূত্রে মুসলিম হওয়ার কারণে কিছু শুনে থাকলে, জেনে থাকলেও, আর কিছু বিশ্বাসের দাবি করলেও, সেই রকমের কোন কাজকর্ম নেই যে এই দুনিয়ায় আমি এসছি কি জন্য, আমাকে আল্লাহ পাঠিয়েছেন কি জন্য, এই সম্পর্কে কোন তার কর্মসূচি নেই। এই দুনিয়ার সমাপ্তির পরে যখন আখেরাতে পাড়ি দেবে, পরকালের জগৎ রয়েছে, সেই পরকাল সম্পর্কে অবিশ্বাস সবচেয়ে বড় উদাসীনতা, অথবা বিশ্বাস নামে মাত্র আছে জন্মসূত্রে যারা মুসলিম, আখিরায় কাজে কর্মে এবাদত বন্দেগীতে ইসলামিক লাইফের ক্ষেত্রে তারা আসলে ইসলামের ধার ধারে না, তাদের উদাসীনতা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা জানল না, জানার চেষ্টা করল না, আর কিছু জেনে থাকলেও সেটা পালন করল না, সে অনুযায়ী কাজ করল না, মৌতের পরে যেখানে যাচ্ছি সেখানে শান্তি অথবা অশান্তি, হয় শান্তি আর শান্তি, যেখানে কোনো অশান্তি নেই, কোন দুশ্চিন্তা নেই, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর না হইলে অশান্তি আর অশান্তি, আজাব আর আজাব, শাস্তি আর শাস্তি, যেখানে কোন রকমের সামান্যতম কোন কল্যাণ নেই। এটা জানার পরে সেখানে শান্তি হাসিলের সুব্যবস্থা করা এখান থেকে, আর অশান্তির জীবন থেকে নিজেকে মুক্ত করা, এটা হচ্ছে ইসলামী জীবন। যারা এই কাজগুলি করে না তারা হচ্ছে উদাসীন, তারা হচ্ছে গাফেল। এই গাফেল শব্দটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অনেকগুলি আয়াতে উল্লেখ করেছেন। এই গাফেলতি আমাদের প্রত্যেক মুসলিমের, অমুসলিম তো আছেই, কাফের তো আছেই, কিন্তু মুসলিমদের প্রত্যেকের মধ্যে গাফিলতি রয়েছে। গাফিলতির ধরন ভিন্ন ভিন্ন রয়েছে, কারো মধ্যে পুরোপুরি গাফিলতি রয়েছে, কারো মধ্যে অনেকটাই গাফিলতি রয়েছে, কারো মধ্যে আংশিক গাফিলতি রয়েছে, কারো আকীদার ক্ষেত্রে গাফিলতি রয়েছে, কারো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে উদাসীনতা রয়েছে, কারো ইবাদত বন্দেগী ঠিক আছে কিন্তু হালাল হারামের যাচাই বাছাই করে হালাল খাবো, হালাল চলবো, হারাম থেকে বাঁচবো, এ সম্পর্কে উদাসীনতা রয়েছে, কোন ব্যাপার মনে করে না, পাঁচ সপ্তাহ নামাজও পড়ে, হ্যাঁ যাকাত দেয়, রোজা রাখে, কিন্তু হারাম খেতে বলে ছেড়ে দেয় না, পয়সা হলেই হইল। তো বিভিন্ন রকম অবস্থা রয়েছে মানুষের উদাসীনতার। এই উদাসীনতা যে মানুষের ইহকাল পরকালকে ধ্বংস করে, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাফিলতি, উদাসীনতা, অচেতনতা থেকে সতর্ক করার উদ্দেশ্যে কোরআনে কারীমে এই গাফিলতি সম্পর্কে বেশ কিছু আয়াতে এই বিষয়টি উল্লেখ করেছেন। একটি আয়াত দিয়ে শুরু করেছি, সূরা আরাফের আয়াত নম্বর 179। মহান আল্লাহ এখানে জাহান্নামী কারা তাদের কথা বর্ণনা করেছেন, এবং বলতে গিয়ে শেষখানে বলেছেন যে যারা জাহান্নামী, যাদেরকে দিয়ে জাহান্নামকে আল্লাহ পাক ভর্তি করবেন, তারা হচ্ছে উদাসীন লোক, গাফিল লোক। উদাসীন ছাড়া কেউ জাহান্নামে যাবে না, সচেতন ব্যক্তি, সজাগ ব্যক্তি জাহান্নামে যাবে না। আসুন আল্লাহ পাকের আয়াত থেকে আমরা জানি, ওয়ালাকাদ যারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, নিঃসন্দেহে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি, কিন্তু তারা সৃষ্টি হয়েছে কোথায় যাওয়ার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য, জাহান্নামে যাবে ওরা। কেন তারা জাহান্নামে যাবে, সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য, কিন্তু যাবে জাহান্নামে, যখন জাহান্নামে যাবে তাহলে যেন জাহান্নামে যাওয়ার জন্য ওরা সৃষ্টি হয়েছে, পৃথিবীতে এসছে জাহান্নামে যাওয়ার জন্য, পৃথিবীতে যতদিন থাকবে জাহান্নামে যাওয়ার কাজ করবে, আর তারপরে মতের পরে জাহান্নামে চলে যাবে। কেন আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় তো ছিল, যারা সচেতন ব্যক্তি, যারা গাফেল নয়, সজাগ ব্যক্তি, তাদের মতই তাদের কলব ছিল, কিন্তু কলব ছিল ব্যাধিগ্রস্ত, রোগাক্রান্ত, জি সুস্থ কলব ছিল না, সুস্থ হৃদয়, সুস্থ অন্তর ছিল না, যার ফলে তারা তাদের এই হৃদয় দিয়ে সঠিক বিষয়টিকে বোঝার চেষ্টা করে, লাইফ আহুনা বেহা, হৃদয় দিয়ে অন্তর দিয়ে তারা উপলব্ধি করেনি, বুঝেনি, যেটা বুঝার বিষয়। ওয়ালাহুম আয়ানুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু ছিল, যেমন আল্লাহ ভীরু চক্ষু রয়েছে, কলবে সালিম সুস্থ অন্তর ওয়ালা মানুষের যেমন চক্ষু রয়েছে, তেমনি তাদেরও চক্ষু ছিল, দৃষ্টিশক্তি ছিল, কিন্তু লায়ম সেরুনা বিহা, তা দিয়ে তারা দেখত না, ভালো মন্দের পার্থক্য দেখত না, দেখার পরে ভালো মন্দের মাঝে পার্থক্য নির্ণয় করত না, কোন তফাত করত না, তাদের কাছে সবকিছু একরকম লাগে, যেমন স্ত্রী লাগে, হ্যাঁ স্বামী স্ত্রী সহবাস লাগে, তেমন ব্যভিচার লাগে, নামাজ পড়লেও যেমন লাগে, নামাজ না পড়ে শুয়ে থাকলে ওইরকমই লাগে, কখন নামাজ পড়তে যাই তাতে যে অবস্থাটা তার হয়, ফজর নামাজে শুয়ে থাকে তাতে ওই রকমই তার, কোন রকমের তার আক্ষেপ, হ্যাঁ কষ্ট বা নিজেকে ধিক্কার দেওয়া, তিরস্কার করা এবং কোন রকমের সংশোধন, আমি অন্যায় কাজ করছি, অপরাধ করছি, না এইরকম কিছু নেই, না অন্তরে বিবেক বিবেচনা আছে, না চোখে ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্য করার শক্তি আছে তাদের, ওয়ালাহম আজানুন, আর তাদের শ্রবণ শক্তি ছিল, কান ছিল, লা ইয়াসমাউনা বিহা, কিন্তু তারা তা দিয়ে তাদের জন্য কল্যাণজনক যেসব কথা রয়েছে সেগুলি শুনত না, তাদের জন্য যেসব কথাই, যেসব বিষয়ে ইহকাল পরকালে সার্বিক মঙ্গল রয়েছে, ভালাই রয়েছে, সেগুলি তারা শুনত না, শুনলে সব শোনায় তাদের কাছে সমান। সুবহানাল্লাহ, অধিকাংশ মুসলিম আজকে কোরআন শুনে আবার গান বাজনাও শুনে, হ্যাঁ তাদের কাছে কোরআন শুনে আর তাদের কাছে কবিতা শুনে, কিরকম বরং এর বিপরীত হলে, সব কোরআন শুনলে কষ্ট লাগে কিন্তু গান বাজনা শুনলে সারা রাত পার হয়ে যায়, কষ্ট লাগে না, কোরআনের কথা ইসলামের কথা শুনলে চট করে ঘুম চলে আসে, ঝিমাইতে শুরু করে, কিন্তু সারা রাত যদি গান বাজনার আসরে থাকে তো কোন রকম ঘুম আসবে না। চিন্তা করুন, যদি এইরকমই আপনার আমার অবস্থা থাকে তাহলে আপনি নিজেকে গাফেল মনে করেন, উদাসীন হয়ে রয়েছেন, হ্যাঁ এই উদাসীনতার জীবনযাপন করে কখনো জান্নাত পাবেন না, আপনার গাফিলতি দূর করার প্রয়োজন রয়েছে। আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম, তিনটি রোগ তাদের, অন্তর দিয়ে বুঝে না, আর চোখ দিয়ে দেখে না, আর কান দিয়ে শোনে না, জি এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, আনাম গবাদি পশু, গরু ছাগল উট, হ্যাঁ জীবজন্তুর মতো, এরা জীবজন্তুর মতো, কেন জীবজন্তুর মতো আল্লাহ বললেন, বরং তার সাথে আরো বালহম আজাল, বরং জীবজন্তুর চাইতেও বেশি অধম, নিকৃষ্ট, বেশি পথভ্রষ্ট, বেশি পথহারা, গমরা, জীবজন্তু চাইতেও নিম্ন শ্রেণীর মানুষ ওরা, যারা নিজের সৃষ্টি লক্ষ্য উদ্দেশ্য থেকে উদাসীন, গাফিল, গাফিলতির জীবনযাপন করছে। কেন জীবজন্তুর দুটো লক্ষ্য উদ্দেশ্য, যে কোনো পশু পাখির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দুইটি, আল বাতনু ওয়াল ফারজু, পেট, পেট পূজা করা, খিদা লাগে, যেমন মানুষকে খিদা লাগে তাদের খিদা লাগে, লাগে না, লাগে না খিদা লাগে, সুতরাং খিদা দূর করতে হবে, কিছু খেতে হবে, খিদা পিপাসা লাগে সুতরাং পানাহার করতে হবে, পিপাসাও লাগে, আমাদের যেমন পিপাসা লাগে তখন গরু ছাগলকেও, যে কোনো হিংস্র পশু হলে তাদের পিপাসা লাগে, খিদা পিপাসা লাগে সুতরাং পানাহার করতে হবে। আর একটি চিন্তা, যৌন শক্তি, যৌন ক্ষমতা রয়েছে, যৌন চাহিদা রয়েছে, সেই জন্য সেটা সেই প্রয়োজন পুরা করতে চাই, হ্যাঁ সেই কাম বাসনা পূরণ করতে চাই, সেটা পূরণ করতে চাই, যারা এইরকমই জীবনের লক্ষ্য উদ্দেশ্য বুঝল না, মতের পরে কোথায় যাচ্ছি, কোনখানে কিসের সম্মুখীন হইতে হবে সে সম্পর্কে কোনো সময় চিন্তা করল না, উদাসীন থাকলো, তাদেরও চিন্তা দুটো ছাড়া তিনটি নয়, পেটের চিন্তা। সেই জন্য মেহনত পরিশ্রম করে রুজি রোজগার করার ক্ষেত্রে মানুষ জীবজন্তুকে হারিয়ে দেবে, হারাবে না হারাবে না, জীবজন্তু ওই দিনের খাবার খেয়ে নিয়ে কখনো জমা করে নিয়ে আসে না বাসাতে, চল কালকের জন্য মেলা ঘাস পেয়েছি, চল গরু ছাগল বকরি দেখেছেন যে মেলা ঘাস পেতে চল একটু বেশি করে নিয়ে চলে যাই, হ্যাঁ যতটা পেটে খেতে পারো অতটা খেয়ে দিয়ে যতই ভালো ঘাস থাক টান দিল। কিন্তু মানুষ যদি তাকে একশো বছরের খোরাক দিয়ে দেওয়া হয়, একশো বছর খাবে, একশো না পাঁচশো বছর খাবে, এইরকম মানুষ আছে, মুসলিম আছে, পাঁচশো বছর বসে বসে খাবে ইনকাম করছে, তারপরেও তার পেট এখনো খাই খাই জাহান্নাম। হ্যাঁ আমাদের চেয়ে তো অনেক বেশি, যারা অভাবী তাদের চেয়ে অনেক বেশি অভাবী, একবার এক পেট খেতে পেল আচ্ছা একবার কাজ হয়ে গেছে আবার দেখা যায় পাওয়া যাবে, কিন্তু না তাদের পেট ভরছে না। তাহলে চতুষ্পদ জন্তু চাইতে নিকৃষ্ট হলো কি হলো না, চতুষ্পদ জন্তু এক পেট খেতে চায় আর ইয়ে কয়েকশো বছরের খাবার পেয়েও এর মন ভরে না, পেট ভরলেও মন ভরে না। আর যারা এইরকম চরিত্রের উদাস তারা তাদেরও যৌন চাহিদা আছে, এবং এই যৌন চাহিদার নিবৃত্তির জন্য যৌন চাহিদা পূরণের জন্য তারা হালাল হারামে পার্থক্য করে না, বরং আজকাল অধিকাংশ মানুষ বিশ্বের বিবাহ শাদীর ক্ষেত্রে তাদের ওয়ানি হ্যাঁ অনাগ্রহী, বিবাহ করতে চাই না, বিবাহ ছাড়া কোন রকম করে কাজ পুরা হয়ে যায় এই রকম জীবন যাপন যারা করে তাদের সংখ্যা সত্তর থেকে আশি শতাংশ, তারও বেশি হাদ্দে সলাহারাজ পশ্চিমা জগৎ পুরোটাই প্রায় বিবাহের ওপর এত অনীহা, তাদের লিভ টুগেদার একসাথে বসবাস করো, এক যুবক যুবতী পেলেই হল, এক যুবতী একটা যুবক পেলেই হইল, হ্যাঁ একজন পুরুষ হ্যাঁ যুবক গার্লফ্রেন্ড পেলেই হইল, একজন যুবতী একটা বয়ফ্রেন্ড পেলেই হইল। আর এটা শুধু পশ্চিমা না, পশ্চিমা সভ্যতা সারা মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছে, এই বিষাক্ত সভ্যতা, কলেজ ইউনিভার্সিটি দৃশ্য জোড়া ছাড়া বেজোড় খুঁজে পাওয়া মুশকিল, যদি বিশ্বাস না হয় তো কলেজ ইউনিভার্সিটির যুবক যুবিতারা ছেলে মেয়েরা যে সব জায়গায় ঘোরাফেরা করে, পার্ক হ্যাঁ আর সিনেমা হল আর ইত্যাদি ইত্যাদি ওই সব জায়গায় গিয়ে একটা চক্কর দিয়ে আসলে বুঝতে পারবেন যে কি অবস্থা। বলহম আজল এর চাইতে নিকৃষ্ট, চতুষ্পদ জন্তু চাইতে নিকৃষ্ট কেন, কারণ চতুষ্পদ জন্তুর বোধ শক্তি বেশি নেই, ওই সীমিত বোধ শক্তি, খেতে হবে খেতে লেগেছে খেতে হবে, জন চাহিদা বিরক্ত করছে পরিশ্রম করছে সুতরাং তা পূরণ করতে হবে, কিন্তু তার চাইতে বেশি কিছু জ্ঞান নেই, বিবেক বুদ্ধি নেই, বিচক্ষণতা নেই, কিন্তু মানুষ বড়ই বিচক্ষণ, বড়ই বিচক্ষণ মানুষ, এত চালাক চতুর এত বিচক্ষণ যে সারা পৃথিবীর বড় বড় শক্তিকে এবং শক্তিশালী বস্তুকে নিজের আয়ত্ত করছে ব্রেন দিয়ে মগজ দিয়ে, তারপরেও যদি তাদের চিন্তাধারা তাদের চিন্তা চেতনা তাদের ভাবনা তাদের লক্ষ্য উদ্দেশ্য জীবজন্তুর মতো হয় তাহলে তারা বলহম আজাল, জীবজন্তুর চাইতেও জ্ঞান বুদ্ধি থাকা সত্ত্বেও যখন জীবজন্তুর সারিতে নিজেকে নামিয়ে দিয়েছে তাহলে তারা হচ্ছে আরো অধম আরো পথভ্রষ্ট আরো অসহায়, ওর চাইতে ভালো গরু ছাগল কুকুর শৃগাল। আল্লাহ তারপরে বলছেন যেটা আসল আজকের বিষয়বস্তু, উলায়েকা হুমুল গাফিলুন, এরাই তো উদাসীন, এরাই তো উদাসীন, এরাই হচ্ছে গাফিল। জি তো গাফিল কোথায় যাবে, শেষখানে আল্লাহ বললেন উলায়েকা হুমুল গাফিলুন, আর শুরু আয়াতে আল্লাহ কি বলেছেন, ওয়া লাকাদ জারআনা লি জাহান্নাম, জাহান্নামের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে জাহান্নামের জন্য কাদেরকে সৃষ্টি করেছেন, যারা উদাসীন তাদেরকে, যারা উদাসীন ষাট বছর সত্তর বছর আল্লাহ যত দিন সময় দিক নাবালক অবস্থায় মারা যায়নি, সাবালক হওয়ার সুযোগ সুবিধা পেয়েছে। আশেপাশে অনেক ভালো মানুষকেও দেখেছে, ভালো মানুষের কথা শুনেছেও, ভালো মানুষের কাহিনী পড়েছেও, কিন্তু ভালো মানুষ হতে চায়নি, মানুষের মতো মানুষ হতে চায়নি। আল্লাহর সৎকর্মশীল বান্দাদের সম্পর্কে জেনেছেও কিন্তু নিজেকে সৎ বানাতে চায়নি, ওরা হচ্ছে গাফিল, যাদের কথা আল্লাহ পাক বলে উলাই কামল গাফিল, এরা হচ্ছে গাফিল। তার জাহান্নামী হচ্ছে গাফিল, যারাই গাফিল তারাই হচ্ছে জাহান্নামী। আয়াত থেকে জানলাম সূরা আরাফের আয়াত নম্বর 205 এই গাফেলিন বা গাফেল শব্দটি রয়েছে। এখন সংক্ষেপ বলি, একটা আয়াতে তফসীর এত লম্বা করে দিলাম, তো গাফেলতি সম্পর্কে অনেক কথা বলার আছে, উদাসীনতার উপর অনেক কথা বলার আছে, আর আলোচনা অত লম্বা করা আমি ভালো মনে করছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমার রবকে স্মরণ করো, উযকুর রাব্বাকা ফি নাফসিকা, মনে মনে তোমার রবকে স্মরণ করো, তাদাররুআন ওয়া খিফা, একগ্র চিত্তে এবং ভয় ভীতির সাথে, ওয়াদুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুউ ওয়াল আসাল, উচ্চ স্বরে নয়, আল্লাহ পাকের জিকির আজকার চিৎকার করে নয়, চিৎকার করেও নয়, সকাল বিকেল, অর্থাৎ সব সময় আল্লাহকে স্মরণ রাখো। যে যত বেশি আল্লাহকে স্মরণ রাখতে পেরেছে সে তত বেশি সৎ জীবন গড়তে পেরেছে। মানুষ পাপে তখনই নেমে যায় বা পাপের দিকে বেড়ে যায় যখন মানুষ আল্লাহকে মগজ থেকে অন্তর থেকে বের করে দিয়েছে অথবা ভুলে গেছে, ভুলে গেছে অথবা ইচ্ছা করেই অথবা যেভাবে হোক ইচ্ছা করে সে অন্তর থেকে আউট করে দিয়েছে। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফিল উদাসীনদের দলভুক্ত হইও না। তাহলে আল্লাহ পাকের যারা স্মরণ করে তাদের আল্লাহ প্রশংসা করলেন, আল্লাহকে স্মরণ করার আল্লাহ পাকের নির্দেশ দিলেন সকাল বিকাল সবসময় আল্লাহর জিকির আজকারে, আর গাফিল হতে আল্লাহ পাক বারণ করলেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। তাহলে যারা আল্লাহকে স্মরণ রাখে না তারা হচ্ছে উদাসীন গাফিল। আর সর্বপ্রথম জিকির আল্লাহর স্মরণ হচ্ছে ফরজ জিকির, আর ফরজ জিকির হচ্ছে কালেমা তাইয়েবার সাক্ষ্য প্রদান করা, অন্তরে বিশ্বাস করে, অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ এর বিশ্বাস আছে, অন্তরে মুহাম্মদ রাসূলুল্লাহ এ কথা বিশ্বাস আছে, বিশ্বাসের সাথে জবান দ্বারা স্মরণ করেছেন, স্বীকৃতি দান করেছেন, শাহাদাত দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং তারপরে এই তৌহিদের পরে তৌহিদের প্রতি বিশ্বাস, তৌহিদের স্বীকৃতি শাহাদাত, এরপরে পাঁচ অক্ত সলাত আদায় করা সবচেয়ে বড় জিকির, পাঁচ অক্ত সলাতের জিকিরে, ফরজ সলাতের জিকিরে স্মরণ করায়, কারণ সলাতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে স্মরণ করা। সবসময় স্মরণে স্মরণে ব্যস্ত থাকতে পারছি না, এমনি অন্তরে স্মরণ রাখতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ আপনার আল্লাহকে সবসময় স্মরণ রাখতে হবে, না হইলে অঙ্গ প্রত্যঙ্গ পাপে নেমে যাবে, কিন্তু সবসময় ইবাদতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবে এটা সম্ভব নয়, কারণ দুনিয়ার কাজকর্ম দায়িত্ব রয়েছে। সুতরাং পাঁচটি টাইম হাজিরা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে আপনি আল্লাহকে স্মরণ করুন, এটা ফরজ। পাঁচবার হাজিরা দিতে হবে, পাঁচবারটাকে একবার করে দিয়ে একবারই 17 রাকাত ফরজ আদায় করে নেব না হবে না, তিনবার আদায় করে নিব তাও হবে না। হ্যাঁ, জোহরকে আসরের সাথে পড়ে নিলাম বিনা কোন শরীয়তি ওজরে, ফজরকে সূর্য ওঠার পরে অথবা জোহরের সময় পড়ে নিলাম, যেমন আজকাল কিছু এইরকম বেনামাজি মুসলিমদের নামাজের অবস্থা, যারা দাবি করে যে আমরা পাঁচ অক্ত নামাজি কিন্তু জোহরে বা সূর্য ওঠার পরে ফজর পড়ে, এরা আল্লাহকে স্মরণে রাখলো না। মিনিমাম সর্বনিম্ন পাঁচবার আল্লাহকে স্মরণ করে প্রমাণ করে দিতে হবে যে আমার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি বিশ্বাস আছে, মোহাম্মদ রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস আছে, এবং এই কথা যে মুখে সাক্ষী দিয়েছি, সাক্ষী তো আমি বেঈমান না, আমি সত্যবাদী, আর আমার সত্যতার প্রমাণ আমি দিচ্ছি এই পাঁচ অক্ত আল্লাহর সামনে হাজিরা দিয়ে। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফিল হইও না। সূরা ইউনুসের আয়াত নম্বর 7-8 এই আয়াতগুলি তো রয়েছে জাহান্নামী যারা তাদের কথা আল্লাহ কয়েকটি গুণ আল্লাহ পাক কয়েকটি জাহান্নামীদের গুণ বয়ন করেছেন, গুণ বলেন আর দোষ বলেন, দোষটাও গুণ কিন্তু খারাপ গুণ, গুণ দুই রকম, ভালো গুণ আর খারাপ গুণ, তাই না? জি, তো আল্লাহ পাক বলছে ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, নিশ্চয়ই যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না, মানে সাক্ষাতে বিশ্বাসী নয়, আল্লাহর সাথে মোলাকাত করতে হবে, সামনাসামনি হইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে একদিন প্রত্যেক মানুষকে। এই কথা বিশ্বাসী নাই, বিশ্বাসী নেই লায়ের জনালে পাহারা, হয় বিশ্বাস নেই, আসলে বিশ্বাস করে না, অস্বীকার করে, অথবা জন্মসূত্রের মুসলিমার কারণে আখেরাত পরকাল আছে, কিন্তু বিশ্বাস থাকলে যে কাজকর্ম হয় এরকম কিছু নাই, তারাও অবিশ্বাসী। আসলে মিছামিছি ওদের দাবি যে আমরা বিশ্বাস করি, কারণ কাজকর্ম প্রমাণ করে মানুষের যে বিশ্বাস আছে না না আছে। একটি দোষ যে তারা আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এই এই ক্ষেত্রে আশাবাদী নয় বা বিশ্বাসী নয়। দ্বিতীয় রোগ হচ্ছে তাদের বা দ্বিতীয় দোষ হচ্ছে ওয়ারাদু বিল হায়াতের দুনিয়া, পার্থিব জগতের ভোগ বিলাসের সামগ্রী পেয়ে এতেই সন্তুষ্ট হয়ে গেছে, খুব সুখে আছে, অভাব নাই ভাই, ছেলেরা সবাই কাজে লেগে গেছে, মেয়েদের বিয়ে শাড়ি দিয়ে দিচ্ছি, এগুলো আমাদের দেশের মুসলিমদের কথা ঠিক না, ছেলেরা সব কাজে লেগেছে, বিভিন্ন দেশে সব আছে, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, আর একটা ব্যবসা বিজনেস করে বা সবগুলি ব্যবসা বাণিজ্যে লেগে গেছে, সবাই পায়ে দাঁড়িয়ে গেছে, এগুলো আজকে আর উন্নতির কথাবার্তা, আর এখন কাজ করার প্রয়োজন নেই, ছেলেরা টাকা পয়সা পাঠাচ্ছে, কাজ করি আর না করি, তারপরে জমি জায়গা যথেষ্ট করে নিয়েছি, পাঁচতলা একটা বিল্ডিং করেছি, ভাড়া ওখান থেকে লাখখানেক আসছে, এগুলি হচ্ছে গল্প স্বল্প দেশে তাই না। ওরা দুবিল হায়াতের দুনিয়া, এই দুনিয়া পেয়ে রাজি হয়ে গেছে, খুব খুশি, অভাব নাই, সৌদি আরব থেকে টাকা পয়সা নিয়েছিলাম, কিছু করার মতো, হ্যাঁ করে খাওয়ার মতো করে ফেলেছি, ওয়াতমান্নু বিহা, আর দুনিয়ায় প্রশান্তি লাভ করেছে, দুনিয়ার ভোগ বিলাস পেয়ে এতেই শান্তি বোধ করছে, এটা তৃতীয় দোষ, দুনিয়া শান্তির জগৎ নয়, হ্যাঁ দুনিয়া এখানে শেষ, হ্যাঁ দুনিয়ার ভোগের সামগ্রী দিয়ে নিজেকে সান্ত্বনা দেব যে এতে আমার শান্তি, তাহলে আপনি দুনিয়াকে টার্গেট বানিয়ে ফেলেছেন, দুনিয়া আপনার হচ্ছে অতিক্রমের পথ, আপনি আপনার টার্গেট লক্ষ্য উদ্দেশ্যের দিকে যাচ্ছেন, অতিক্রম করে যাচ্ছেন, যেমন রাস্তা দিয়ে যাচ্ছেন কোথাও সফর করে, আর পেট্রোল পাম্পে থামছেন, থামার পরে ওখানে গিয়ে পেট্রোল লাগলে পেট্রোল নিচ্ছেন গাড়ির জন্য, আর তারপরে আপনার পানি লাগলে পানি নিচ্ছেন, খাওয়া দাওয়া করলে খাওয়া দাওয়া নিচ্ছেন, চা পানি নিচ্ছেন ইত্যাদি, তারপরে সেখান থেকে টান দিচ্ছেন, তার বেশি সেখানে মোটেই বিলম্ব করবেন না আপনি, সব করে যতই সুন্দর পেট্রোল পাম্প হোক বসে থাকবেন না আপনি, আপনার লক্ষ্য উদ্দেশ্য যেখানে হোক না কেন, লক্ষ্য উদ্দেশ্যের জন্য দৌড় দেবেন। চার নম্বর দোষ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফেলুন, আর যারা আমার বিধানাবলী থেকে উদাসীন হয়ে রয়েছে, এই হচ্ছে আজকে উদাসীনতার আলোচনা, বুঝলেন না, তাহলে যারা আল্লাহ পাকের বিধান থেকে গাফেল উদাসীন হয়ে রয়েছে তাদের অবস্থা শুনে আল্লাহ পাক বলছেন। চারটি দোষের মধ্যে বড় একটি দোষ হচ্ছে যে তারা আল্লাহ পাকের বিধান থেকে উদাসীন, তাহলে উদাসীনের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান অর্জন করা থেকে উদাসীন, আল্লাহ সম্পর্কে কিছুই নলেজ নেই আপনার, তৌহিদ সম্পর্কে কিছু নলেজ নেই আপনার, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে নলেজ নেই, অথবা কেউ বললে বিশ্বাস নেই, উদাসীন, আল্লাহ বিশ্বাস আছে, আস্তিক আপনি, নাস্তিকতা, হ্যাঁ কিন্তু আপনি আল্লাহর সাথে অনেক দুর্গা দরগাকে শরীক করেন, মুশরিক, কবর গুজারি মুসলিম, যদিও তার ভ্রান্ত ধর্মে ধার্মিক, উদাসীন আল্লাহর তৌহিদ আল্লাহর একত্র থেকে উদাসীন কাফের। আমাদের কিছু লোক সহি আকিদার দাবিদার দাবি করে, আমরা সহি আকিদায় সহি আকিদার দাবিদার, সহি আকিদার দাবি এই জন্যই করে যে তারা কবর মাজার পূজা করে না, পাশের লোকেরা মুসলিম নিজের নামধারী কিন্তু তারা কি করে কবর মাজা পূজা করে, পীরের মুরিদ হয় আর বহু বিদাত করে, ওগুলো করে না, সেজন্য নিজেকে কি বলে সহি আকিদার লোক বলে, কিন্তু আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান আছে, ইসলামের খুঁটি কয়টি, ইমানের খুঁটি কয়টি, এইসব জানি না, নামাজ পড়েন বা চেষ্টা করি, বুঝা গেছে, দাবি হচ্ছে আমরা সহি আকিদার লোক ঠিক না, এরাও হচ্ছে গাফিল, উদাসীন, ভালোবাসুন উদাসীন, আকিদা ঠিক আছে এবাদত ঠিক নাই উদাসীন, আকিদা এবাদত ঠিক আছে আপনার আখলাক চরিত্র ঠিক নেই, ফরজ আখলাক চরিত্র ঠিক নেই, কম্পকে ফরজ চরিত্রের দুটো স্তর রয়েছে, একটা হচ্ছে ফরজ চরিত্র আপনার একজন মানুষের আরেকজনের সাথে, আর একটা হচ্ছে মুস্তাহাব চরিত্র, আপনি আমাকে দাওয়াত খাওয়াবেন, আপনাকে আমি দাওয়াত খাওয়াবো, এটা হচ্ছে ভালো কাজ মুসলিমকে খাওয়ানো, কিন্তু সারা জীবন যদি আমাকে চারানোর কিছু না খাওয়ান তো আপনি কোন গুনার কাজ করলেন নাকি, না কিছুই না, কোন মুসলিমকে আপনি খাওয়াইতে পারলেন না, নিজের ছেলে মেয়ে নিয়ে সারা জীবন ব্যস্ত থাকলেন, তাদের খোরপোষ নিয়ে তো গুনাহ কাজ করেছেন না। তাহলে আখলাকের স্তর হচ্ছে দুটি, একটা হচ্ছে ফরজ আখলাক চরিত্র ইসলামিক চরিত্র, আর একটা হচ্ছে মুস্তাহাব ইসলামিক চরিত্র। ফরজ আখলাক চরিত্র আপনার ঠিক থাকতে হবে, আপনার দ্বারা কোনো মুসলিম যেন কষ্ট না পায় বা কোনো মানুষ কষ্ট না পায়, অবৈধ কোনো অমুসলিমকে কষ্ট দেওয়া জায়েজ নাই। আর আপনি যথাসাধ্য যতটা আপনার উপর ফরজ দায়িত্ব রয়েছে ভালো আচরণ ক্ষেত্রে ভালো আচরণ করে যাবেন। আপনি উপকার কখনো কখনো উপকার করা ফরজ, হ্যাঁ কখনো কখনো সাহায্য করা ফরজ, তখন আপনাকে ওইসব করতে হবে, এর মাধ্যমে আপনি উত্তম চরিত্রের অধিকারী বলে প্রমাণ দিতে হবে। তো গাফিলতে বিভিন্ন স্তর রয়েছে, আকীদা ঠিক আছে, ইবাদত ঠিক আছে, হ্যাঁ কিন্তু হালাল হারামের তো বিজ নেই, উদাসীনতা এই ক্ষেত্রে আপনার উদাসীনতা রয়েছে। দিন সম্পর্কে জ্ঞান অর্জনের আগ্রহণে আজকাল অনেক মুসলিমদেরকে পাই, সৌদি আরবে 10-20 বছর থাকে, 5 অক্ত নামাজও পড়ে, দেখা দেখি গতানুগতিক ওই যে দেশ থেকে নামাজ নিয়ে এসে ওই রকমই নামাজ পড়ে যায়, 10 বছর থাকলো নামাজে বিভিন্ন রকম পার্থক্য দেখলো, কিন্তু এই পার্থক্য যে তো কোনটা ঠিক প্রশ্ন যাচ্ছে তার মনে, কিন্তু উত্তর নেওয়ার ধার ধারে না উদাসীন, সবটাই ঠিক নয় একটা ঠিক। তাহলে একটা যেটা ঠিক সেটা জানা হচ্ছে সচেতনতা, আর যে জানতে চেষ্টা করলো না ধার ধারল না, আর একটা করলেই হয়, ওরা ওই রকম করছে আমরা ওই রকম করলাম, এরা এখানে এইরকম করে নামাজ পড়ে আর আমরা নামাইতো দিয়ে নামাজ পড়ছি, এরা মোনাজাত করে না আমরা সম্মিলিত মোনাজাত করছি, এইভাবে যারা জীবন যাপন করল নামাজ পড়ল, দিন শিখতে বলেন চলেন ইসলামিক সেন্টার আলোচনা আসেন, বলছে নামাজ টামাজ পড়ি আর সময় টমে এরকম করতে পারি না, দিন শিখবে না, তাওহীদ কিছুই জানলো না, শিরক জানলো না, যার ফলে বহু শিরক অজান্তে করছে, কুলক্ষণের শিরক তার মধ্যে রয়েছে, কিন্তু জানে না যে কুলক্ষণ কোনো কিছুকে মনে করা শিরক, জানে না তাবিজ শিরক, জানে না মনে করে মূর্তি পূজা শুধু শিরক, জি গণকদের কাছে যাওয়া শিরক কুফরি, জানে না যায় কাউকে বান মারা শিরক কুফরি, জানে না প্রয়োজন হইলে নিজের প্রয়োজন মনে করে কাউকে দোয়া তাবিজ নামে বান মারে, হ্যাঁ কাউকে কথে ফিরাবে বেশি, কাউকে ভালোবাসতে লেগেছে ভালোবাসা ছড়াইতে হবে, অথবা কি করতে হবে ভালোবাসা জন্মাইতে হবে, স্ত্রীকে ভালোবাসে না স্ত্রী স্বামীকে কি করল জাদু করল, কিন্তু সেই জাদুকে আমাদের দেশের লোকেরা ধোকা দেওয়ার জন্য দোয়া তাবিজ বলে, দোয়া তাবিজ না সেটা, জি দোয়া ইসলামে আছে তাবিজ ইসলামে নেই, হক আর বাতিলের সংমিশ্রণ, এমন ধর্মের ধর্ম আমাদের দেশীয় ধর্ম যে হক এবং বাতিলের সংমিশ্রণ তাতে রয়েছে, জি মানুষকে ধোকা দেওয়ার জন্য। তো যারা গাফেল, আল্লাহ বলছেন উলাইকা মাওয়াহুমুন্নার, যারা গাফেল উদাসীন তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম, আরো পেলেন না, তাহলে যারা গাফিল গাফিলতির জীবনযাপন করে তারা জাহান্নামী, তাহলে জাহান্নামী কেউ চিরকাল জাহান্নামী, কেউ দীর্ঘকাল জাহান্নামী, কেউ বেশ কিছু কাল জাহান্নামী, হ্যাঁ কেউ জাহান্নামী কিন্তু জাহান্নামের শাস্তি তার দুনিয়াতে বেশ কিছু আজাব শাস্তি পেয়েছে, মানসিক শাস্তি পেয়েছে, পারিবারিক কষ্ট পেয়েছে স্ত্রীর পক্ষ থেকে, স্বামীর পক্ষ থেকে কষ্ট পেয়েছে স্ত্রী, জি হ্যাঁ এসব গাফিলতির কারণে দুনিয়াতে মেলা কষ্ট পেয়েছে, আর্থিক দিক থেকে কষ্ট পেয়েছে, সামাজিক দিক থেকে কষ্ট পেয়েছে, আর তারপরে রাজনৈতিক দিক থেকে কষ্ট পেয়েছে, জুলুম অত্যাচারের শিকার হয়েছে, আল্লাহ আখেরাতের আজাব হালকা করার জন্য দুনিয়াতে বেশ কিছু আজাব দিয়ে দিয়েছে, ওই জাহান্নামের আজাবের কিছুটা ভাগ দুনিয়াতে আল্লাহ দিয়ে দিয়েছেন, যে তোর জন্য কল্যাণ করছি যে এখানে কিছু স্বাদ মজা একটু চেখে নে, এখানে কিছু শাস্তিটা দিয়ে দিই তোর আখিরাতের আজাব একটু হালকা করব, কবরে কিছু আজাব হয়েছে মতের পরে জাতি হয়তো তার জাহান্নামের কিছু শাস্তি এখানে দিয়ে দিয়ে তার ক্ষমা হয়ে গেছে, হয়তো গাফিলদের আজাব হবে কিন্তু হয় দুনিয়াতে আজাব হবে নয় কবরে জীবনে আজাব হবে, আর না হলে বিচার দিবসে আজাব হবে, জাহান্নামে কিছু কাল হবে, অল্প কাল হবে, বেশ কিছু দীর্ঘকাল হবে, আর না হলে চিরকাল হবে, এ হচ্ছে গাফেলদের শেষ পরিণাম। উলাইকা মাওয়াহুমুন্নার, এই গাফেলরা যাদের চারটি দোষ এখানে বর্ণনা করা হলো তাদের বাসস্থান হচ্ছে আন্নার জাহান্নামের আগুন, বেমা কানো ইয়াকসে এবং তাদের কৃতকর্মের কারণে। আয়াত এই গাফিলতি সম্পর্কে অনেক আছে, আয়াতরা বলছেন একটি হাদিস সহিহ মুসলিমের বলি, আর তারপরে গাফিলতির কারণ আর প্রতিকার, এই সম্পর্কে সংক্ষেপে কয়েকটি কথা বল। আব্দুল্লাহ বিন উমার রাজি আল্লাহ তাআলা এবং আবু হুরায়রা রাজি আল্লাহ তাআলা দুই সাহাবী বর্ণনা করছেন, আন্নাহুমা সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উভয় সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছেন, ইয়াকুলু আলা আওয়াদ মিম্বারিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি তার মেম্বারের উপর চেপে বলেছিলেন, মেম্বারের উপর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা মেম্বারে দিতেন, মেম্বার তার জন্য বানানো হয়েছিল ঝাউ গাছের কাঠ দিয়ে, আর ঈদের খুতবা মেম্বারে দিতেন। তো মেম্বারের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি বা এই বক্তব্যটি বলেছিলেন, তারা শুনেছিলেন কি, কিছু লোকেরা জুমা ছেড়ে দেয়, জুমা ছাড়া যেন তারা বাদ দেয়, কখনো যেন জুমার নামাজ না ছাড়ি, আল্লাহ আলা কুলুবহিম, আর না হইলে আল্লাহ তাদের অন্তরে মোহর লাগিয়ে দেবেন, তারপরে তারা গাফেল উদাসীনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে যারা জুমা ছাড়ে বা এমন ভাবে জুমার দিন ঘুমায়, আরব দেশগুলিতে যারা প্রবাসী কাজের জন্য আসে এখানকার লোক ঘুমায়, কিন্তু প্রবাসীরা বিশেষ করে মনে করে যে গোটা সপ্তাহ সাত দিন ছয় দিন তো কাজই করলাম, জুমার দিনটা হচ্ছে কিসের দিন, স্লিপিং ডে, ঘুমের দিন, ঘুম দিবস, সবকিছুর দিবস হয়েছে আজকাল, ফুল দিবস, আর কিসের দিবস, শিশু দিবস, আর ক্যান্সার দিবস, আর দিবসের শেষ নেই, বিদাত বিদাত গোমরাহি, হ্যাঁ কাফেরদের ঘর থেকে সব দিবস নিয়ে এসছেন, আজকে একটা আমার তরফ থেকে নেন, ঘুম দিবস, জি হ্যাঁ ঘুম দিবস, এই ঘুম দিবস মনে করছে, যার ফলে রাত্রে চার পাঁচ ঘন্টা শুয়েছে, একজন মুসলিমের জন্য পাঁচ ঘন্টা ঘুম যথেষ্ট, মোটামুটি কাজ চালার জন্য পাঁচ ঘন্টা যথেষ্ট, চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ ঘন্টা ঘুমাইলে চলে, ছয় থেকে আট ঘন্টা হইলে ভালো, আর আটের ওপর যখনই বেশি হইতে লাগবে ক্ষতি আর ক্ষতি, ক্ষতি আর ক্ষতি, লাভ কিছুই নেই, দিনের ক্ষতি দুনিয়ার ক্ষতি সব ক্ষতি। এটা আমার বক্তব্য না, আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির খাস ছাত্র, বহু কিতাবের লেখক, তিনি উল্লেখ করেছেন ঘুম সম্পর্কে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম এইরকমই, ঘুমের ক্ষেত্রে মধ্যম পন্থা হইত। তো জুমার দিনটাকে ঘুমের দিন মনে করে রাতে গেছে তো পাঁচ ঘন্টা ঘুমিয়েছে, তারপরে সকালবেলা আবার শুরু হলো ফজর পর, পাঁচটা আজকাল ফজর হয়েছে, পাঁচটা থেকে সাড়ে দশটা এগারোটা পর্যন্ত ঘুমাচ্ছে, ঠিক না, অনেকে ঘুমাচ্ছেন, কিন্তু সাড়ে দশটা একটু কম করে বললাম, অনেকের খোঁজ নিয়ে দেখুন এগারোটা পর্যন্ত ঘুমাচ্ছে, ও ভাবছে যে সাড়ে এগারোটায় তো খুতবা শুরু হবে, হ্যাঁ আর নামাজ তো পনেরো বারোটা বা বারোটায় শুরু হবে, তো যখন বারোটায় নামাজ শুরু হবে তাহলে এক কাজ করি, হ্যাঁ এগারোটা পর্যন্ত ঘুমাই, ঘুমাইলে এগারোটা পর্যন্ত, তারপরে বাথরুমে গেলে দেখে লাইন, ওখানে গেল আধা ঘন্টা, খুতবা শুরু হয়েই গেল, খুতবা শুরু হয়ে গেল তখন যাই নামাজ নিয়ে দৌড়, আমি দাড়িওয়ালা লোককে যাই নামাজ নিয়ে দৌড় দিতে দিয়েছি, সেই জন্য বলছি বানানো কোনো কথা বলছি, মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে পাঁচক্ত নামাজে, আশা করি যাবে, মোটামুটি দাঁড়িয়ে আছে আশা করি যে পাঁচক্ত নামাজি, পাঁচক্ত নামাজি, আর একটা জাই নামাজ নিয়ে দৌড় দিচ্ছে, খুতবা বেশ কিছুটা হয়ে গেছে ওই সময়, হ্যাঁ ওই সময়, তারপরে যেতে যেতে দৌড় দিতে দিতে দিতে দিতে কি হলো, সালাম ফিরিয়ে দিল, জামাত ফিরে গেল, হচ্ছে না হচ্ছে না, হ্যাঁ হচ্ছে এরকম। জামে মসজিদের সামনের দিকে এখন আপনার পর্দা লাগিয়ে দিয়েছে যাতে আর সামনের দিকে দেখা যাচ্ছে না, কিন্তু একটা সময় ছিল সামনের দিকে শিকো মার্কেট, এখানে মেজরিটি বাংলাদেশি আর ইন্ডিয়ান পাকিস্তানি এরাই বেশি বসবাস করে, আর সামনে পর্দা টর্দা ছিল না, তো নামাজ পড়লে এমনিতে দৌড় দিয়ে আসছে হয়তো নজর চলে যাচ্ছে, তো এইরকম দেখা যেত যে নামাজ চলাকালীন দৌড় দিয়ে আসতে আসতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ফেরা হয়ে গেল, দৌড়াইতে আছে, দৌড়াইতে আছে, জি হ্যাঁ দৌড় দিতেই আছে, এইরকম কখনো কখনো সফর থেকে আসার ক্ষেত্রে কারো ঘটতে পারে। একবার ওই রকমই আমি বাস স্ট্যান্ডে নেমেছি, বাস স্ট্যান্ডে নামলাম, খাবজিতে বক্তব্য ছিল অনেক আগের কথা বলছি, যখন ওই বাসে সাপ করতে যেতাম, তো তখন তো আর নিরুপায়, নিজের গাড়ি নেই, যা ইচ্ছা মতো এসে কোথাও যাবো, সাপ করতে সাপ করে এসে আধা ঘন্টা বা দেরি করে দিল, জুমাইলে ঢুকিয়ে, তারপর ওখান থেকে এসে এখানে নামাইল, ওরা বলেছিল যে ওখানে জুমা মাফি মুশকিল, জুমা পেয়ে যাবেন আপনি, এসে দেখলাম যে নামলাম তো জামে মসজিদের জুমা খুব মুশকিল, তারপর তাড়াতাড়ি গাড়িকে বললাম তাড়াতাড়ি নিয়ে চলো, যেমন মসজিদের কাছে আসলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখছি লোকজন দৌড়াদৌড়ি করছে, এইটা দৃশ্য দেখেছি আর কি, দৌড়াদৌড়ি করছে, জামাত পেল না বাসাই থেকে ঘুমের কারণে, গাফেলুন গাফেলেরা, যাদের জুম্মা এইরকম ভাবে শরীয়তি ওজর ছাড়া, শরীয়তে ওজর হচ্ছে অসুস্থতা, শরীয়তে ওজর সফরে ছিল নিরুপায়, হ্যাঁ এইরকম ধরনের শরীয়তি ওজর, শরীয়তে ওজর ছাড়া বাড়িতে ঘুমের কারণে জামাত পেল না, জুম্মা পেল না, তারা গাফেল হয়ে যাবে, তাদের অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দিবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস শুনে এলাম, ভালো করে মনে রাখি, ওইখান থেকে তখন ছুটলাম, এখানে তখন জামা মসজিদ ছিল না, ওক্তিয়া ছিল, সামনে গিয়ে দেখলাম তো দেখছি যে ওইদিক আল খালিজের মুসাববিন উমাই, সেখানেও জুমা শেষ, আর তারপরে ভিড় খুব বেশি, চিন্তা করলাম আব্দুল আহেদ মসজিদ, অথচ মাসা আমার এখানে তখন ছিল, আব্দুল আহেদ মসজিদ ওখানে গিয়ে জামাত ধরার চেষ্টা করি, দিলাম আবার ছুটলাম, ওখানে গিয়ে নামাজটা পেলাম, খুতবা শেষ হতে যাচ্ছে, নামাজ আলহামদুলিল্লাহ দুই রাকাত ওখানে পেলাম, একবার ঘটেছে, তাতে বুঝতে পারলাম যে লোকজন সুবহানাল্লাহ এই ঘুমকে লম্বা করার কারণে বা উদাসীন, জুমার দিন সচেতন নয় আজকে আগে থেকে উঠতে হবে, প্রস্তুতি নিতে হবে, গোসল আমার জন্য সুন্নাতে মুআক্কাদা রয়েছে, এসব কোনো চিন্তা নেই, হ্যাঁ নামাজ পেলাম পেলাম, আর না হলে দৌড় দিয়ে কোন রকম করে বাস হইল হইল, না হলে না হইল। তাদের সম্পর্কে নবী কি বলেছেন, তাদের অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দিবেন, যাদের জুমা ছুটে যায় এইরকম বিনা ওজরে, সুম্মালা ইয়াকুনান্না মিনাল গাফেলিন, আর তারা গাফেলদের উদাসীনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আর কয়েকটি আয়াত পড়ে শুনাইলাম তাফসীর করে যে উদাসীনদের বাসস্থান কোথায়, জাহান্নামে, গাফেলরা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং তাদেরকে জান্নাতের জন্য উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন, জাহান্নাম থেকে ভয় দেখেছেন, কোরআনে কারিমে দেখেন জাহান্নামের আয়াত, কত আল্লাহ ভয় দেখে জাহান্নামের বিভিন্ন রকম আযাব, এবং জান্নাতে কত যে নিয়ামত রয়েছে দুনিয়ার আমরা কল্পনাও করতে পারি না, আর হবেও না যে দুনিয়াতে আপনি কোন একটা দেশের রাষ্ট্রপতি হয়ে যাবেন, আমি কি আপনাদের মধ্যে কি ওই রকম মানে উচ্চ আকাঙ্ক্ষাও নেই হয়তো, তাই না, কারণ অতদূর পৌঁছিতে পারবো না, আরে চেয়ারম্যান হইতে পারিনি তো আর কোথায়, আবার এমপি, তারপরে সাধারণ মিনিস্টার, তারপরে আবার ওই রকম লাইনঘাট, ই তো বংশ পরম্পরা চলে আসছে, কোথায় আর সুযোগ সুবিধা, তাই না, তো ওগুলো দুনিয়ার আশাও করেন না, দুনিয়ার একটা ছোট্ট একটা ক্ষুদ্র দেশের, যদি বলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম দেশের আপনি রাষ্ট্রপ্রধান হওয়ার আশা রাখেন কি যে আপনার জন্য সম্ভাবনা আছে, না না ভাই এটা কি সম্ভব, হ্যাঁ লাখ লাখ টাকার মালিক হয়ে যেতে পারে, এটা হইতে পারে, কিন্তু দেশের একটা রাজা হয়ে যাব, দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হয়ে যাব, এটা অসম্ভব, বলবেন না বলবেন না। আল্লাহ কোরআনে কারিমে জান্নাতের জন্য উৎসাহিত করতে কি বলছেন, ওয়াইজা রাআইতা সাম্মা, যখন তুমি আখিরাতে জান্নাতে দেখিবে, রাআইতা নাঈমান, নিয়ামত আর নিয়ামত দেখিবে, নিয়ামত আর নিয়ামত দেখিবে, ওয়া মুলকান কাবীরা, আর বিশাল রাজত্ব দেখবে, শুধু রাজত্ব না, কি দেখবে, মুলকান কবিরা, বুঝছেন তো, এগুলো তর্জমা করারও দরকার নেই, বিশাল রাজত্ব, যেই রাজত্ব নিম্ন শ্রেণীর জান্নাতিকে আল্লাহ পৃথিবীর দশ গুণ দেবেন, তাহলে যারা প্রথমে জান্নাতে যেতে পারবে তা থেকে কত গুণ দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, এগুলো কেন আল্লাহ বয়ান করেছেন কোরআনে কারিমে, তোমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেটা বুঝো, সেটা জানো, আল্লাহর সাথে পরিচিতি লাভ করো, আল্লাহকে চেনো, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করো, আর তারপরে আল্লাহ পাকের বিধানাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করো, আল্লাহ দিন সম্পর্কে হালাল হারাম জানো, ফরজ ওয়াজিব জানো, নাজায়েজ জানো, আর জানার পরে মানো, জানার পরে মানো, এটা হচ্ছে দুনিয়ার লক্ষ্য উদ্দেশ্য, এই লক্ষ্য উদ্দেশ্য যদি পুরা করে দেন তাহলে আপনার জন্য এই জান্নাত রয়েছে, যেই জান্নাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করছেন, উৎসাহিত করছেন, আর যদি আপনি নিজের সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্যকে না বুঝেন, উদাসীন নতার জীবন যাপন কাটিয়ে দেন, করে দেন এইভাবে জীবন যাপন করেন, তাহলে আপনার জন্য জাহান্নাম রয়েছে, যে জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনের জন্য, জাহান্নাম থেকে ভয় দেখানোর জন্য আল্লাহ পাক জাহান্নামের বহু দিক উল্লেখ করেছেন। জাহান্নাম সম্পর্কে, জান্নাত সম্পর্কে জানতে হলে আমাদের আলোচনা পাঁচটি ছয়টি করে এক একটা বিষয়ের আলোচনা আছে, এক একটা দেড় ঘন্টার ইউটিউবে সেই আলোচনাগুলি পাবেন, এছাড়াও জারি আলোচনা পান, জান্নাত জাহান্নামের আলোচনা কোরআন হাদিসের কথা হইলেই হবে, জানার চেষ্টা করো, অথবা কোরআনের তর্জমা তফসির পড়লেও যদি মন দিয়ে একটু মনোযোগ সহকারে পড়েন, জান্নাতের আয়াতগুলি আসছে সামনে, মন দিয়ে বুঝে পড়েন, জাহান্নামের আয়াত আসছে বুঝে পড়েন, এবং পড়ার পরে নিজের অবস্থাটাকে ওইরকম তৈরি করেন, জান্নাত নেব আর জাহান্নাম থেকে বাঁচব, আল্লাহ পাক যেন আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন আর জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত করলে জান্নাত রয়েছে, আর আল্লাহ পাকের আদেশ নিষেধ অমান্য করলে অথবা পালন না করলে জাহান্নাম থেকে সতর্ক করেছেন। কিন্তু মানুষ দুনিয়ার সবকিছুর ক্ষেত্রে সচেতন, একমাত্র এই বিষয়টি ক্ষেত্রে অচেতন, উদাসীন। এমন অবস্থা, এমন উদাসীন জীবনযাপন করছে যে দেখা যাচ্ছে যে পাপে ডুবে আছে। একটা পাপ নয় যে একবার ভুল হয়ে গেল হয়তো, একবার দুবার ভুল হয়ে গেল, মাঝে মধ্যে কখনো ভুল হয়ে গেছে, তবে তো সংশোধন তবা হবে না। অহরহ গুনাহ করেই যাচ্ছেন, পাপে ডুবে আছেন, কুপ্রবৃত্তির গোলাম হয়ে গেছেন, নিজেকে কুপ্রবৃত্তির কাছে বন্দী করে দিয়েছেন। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতে হয় এশিয়ানির লোকদেরকে যে আসলে কি জান্নাত জাহান্নাম বিশ্বাস করে এরা? এরা কি জান্নাত জাহান্নাম বিশ্বাস করে নাকি এরা আসলে জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না? তারপরে এদেরকে আল্লাহ পাক কি কোন উদ্দেশ্যবিহীন এমনি সৃষ্টি করেছেন? আল্লাহ কোরআনে কি বিষয়টি বলছে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি এই ভেবেছ যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আবাসা, কোন স্বার্থ নেই সৃষ্টি করায়, অনার্থক সৃষ্টি করেছি, হ্যাঁ কোন স্বার্থ নেই, কোন উদ্দেশ্য নেই, উদ্দেশ্যবিহীন এমনিতে খেলতামাশা, আবাস খেলতামাশা, কোনো কিছু আছে যে বাচ্চারা গুলি খেলে, গুলি খেলার কোন লক্ষ্য উদ্দেশ্য আছে? ছড়িয়ে ছিটিয়ে দিল আবার, হ্যাঁ খেলনা নিয়ে খেলা করে, ছড়িয়ে ছিটিয়ে দিল, সাজিয়ে দিল, আবার ভেঙে দিল, আবার সাজাচ্ছে, হ্যাঁ। তো এইরকম কি আল্লাহ এই জন্য আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন? আর নামা খালাকনাকু আবাসা, তোমাদেরকে উদ্দেশ্যবিহীন খেলতামাশার জন্য সৃষ্টি করেছি? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? ফিরে আসবে ওখানে যাতে করে সুখ শান্তিতে থাকো, তার জন্য একটু সচেতন হও, এই উদাসীনতার জীবনযাপন করিও না। সূরা মুমিনুন আয়াত ছিল এই। এখন গাফিলতির কারণগুলি বলি, কারণ আমাদের মধ্যে গাফিলতি আসছে কেন, বিভিন্ন অবস্থা, এক একজনের গাফিলতি এক এক রকমের। গাফিলতির এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ সম্পর্কে, আল্লাহর নাম সম্পর্কে, আসমা হোসনা সম্পর্কে, আল্লাহ পাকের সিফাত গুণাবলী সম্পর্কে আমাদের অজ্ঞতা। আল্লাহ শুধু জানে যে আল্লাহ, আল্লাহর 99টি নাম এবং সেগুলির অর্থ, প্রত্যেকটা অর্থে একটা করে আল্লাহ পাক রব্বুল আলমের গুণ বেরোচ্ছে। আল্লাহ হচ্ছেন আল কাদির, তাই না? কাদির মানে সর্বশক্তিমান। তো আপনার ওপর আল্লাহ ক্ষমতাবান কিনা, সারা বিশ্বের সমস্ত শক্তির ওপর, সমস্ত মানুষের ওপর আল্লাহ ক্ষমতাবান কিনা, এই জ্ঞানের অভাব, অজ্ঞতা এই সম্পর্কে। কোন জ্ঞান নেই যে আল্লাহ আমাকে ধরে নেবেন, আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারব না। আল্লাহ আলিম, আলিম মানে সবকিছুই জানেন, কি করেই পাপ করছেন, অথচ আল্লাহর আলিম এই নামটি গুণটি জানা আছে, অজ্ঞতা আপনার, অজ্ঞতা, মোটেই জানেন না, আর না হইলে জেনে এমন জানা জানছেন এই জেনে কোন রকমের আপনার জানার কোন প্রতিফলন আপনার জীবনে ঘটছে না। আল্লাহকে চেনার মতো চেনল না, আল্লাহকে মর্যাদা দেওয়ার মতো মর্যাদা দিল না। অমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, বাপের সামনে একটা অপ্রীতিকর অপছন্দনীয় কথা কাজ করবে না, জায়েজ কাজ, কিন্তু বাপ দেখলে এটাকে খারাপ নজরে দেখবে, অসন্তুষ্ট হবে, তাই আমরা করি না। মায়ের সামনে কাজটা করা ঠিক হবে না, অথচ জায়েজ কাজ। হ্যাঁ, আমি মাঝে মাঝে উদাহরণ দিই, বিবির গায়ে হাত দেওয়া নাজায়েজ কাজ নাকি? মায়ের সামনে দিবেন, বাপের সামনে দিবেন, কখনো দিবেন না। আর যদি পড়ে যায় দেখেন নিয়ে চলে এসছে বিবি, তাহলে কোন দিকে পালাবেন, না মাটি ফেটে ঢুকবেন, কোন দিশা পাবেন না, যে কি করলাম আমি, তাই না? এত ভয় মানুষকে আর এত লজ্জা, কিন্তু আল্লাহ কি একটু লজ্জা করছেন না? অহরহ পাপ করে যাচ্ছে, অহরহ অন্যায় কাজ করে যাচ্ছে, চিন্তা করুন। তাহলে আল্লাহর মর্যাদা বাপের সমানও দিলেন না, আল্লাহর কদরটা মায়ের মতো করলেন না, আল্লাহর কদরটা মানুষের ক্যামেরা সমান করলেন না, করছেন? চিন্তা করেন আপনি, মানুষের ক্যামেরা লাগানো আছে, যে আমাদের বাইরে গুলোতে ক্যামেরা লাগানো আছে, যারা জানে যে এই গ্যালারি গুলোতে ক্যামেরা লাগানো আছে, হ্যাঁ কেউ এমন কাজ করবে যেটা ক্যামেরাতে আসে আর সেটা আমার জন্য বিপদ টেনে নিয়ে আসবে, এরকম কাজ করবে? কেউ করবে না এরকম কাজ, আপনিও করবেন, আমিও করব না। তাহলে মানুষের ক্যামেরা লাগানো সেটাকে আমি ভয় করি, আপনি ভয় করেন? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, উপরন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরা কেরামান কাতেবিনের ডানে বামে আপনার ঘাড়ে লাগানো রয়েছে, জানছে। কেরামান কাতেবিন ইয়ালামুনা মা তাফালুন, সম্মানিত ফেরেশতারা তারা তোমরা যা করো তাই তারা জানছেন এবং নোট করছেন, নোট করছেন। অন্য আয়াতে রয়েছে ইন্না রাসূলানা ইয়াকতুবুনা মা তামকুরুন, তোমরা যা কিছু করো। হ্যাঁ, আল্লাহ পাক রাব্বুল আলামিনের দূত, আল্লাহ বলছেন আমার দূতেরা, আমার ফেরেশতারা তা রেকর্ড করছে, লিখছে, আল্লাহ সম্পর্কে অজ্ঞতা। দ্বিতীয় উদাসীনতার কারণ হচ্ছে পার্থিব জগতের ভোগবিলাসের সামগ্রীতে প্রতারিত হওয়া, দুনিয়ার ধন সম্পদ নেতৃত্ব আর দুনিয়ার যেসব ভোগের সামগ্রী সেগুলি পেয়ে মানুষ ধোকা খেয়ে যায়, আর ধোকা খাওয়ার পরে তাতে ডুবে যায়। এমন দুনিয়ার মোহে আর ভোগবিলাসের সামগ্রীতে ডুবে গেছে যে ওইদিক থেকে ফিরে সচেতন ভাবে জাগবে আর কি জন্য আল্লাহ সৃষ্টি করেছেন এটা চিন্তা করবে এই রকমের সময় নেই। নেতৃত্বওয়ালারা নেতৃত্ব নিয়ে এমন মরিয়া হয়ে চলেছে আর কোনো কিছু চিন্তা করার সময় নেই। পয়সা পুঁজিপতিরা পয়সার পিছনে ছুটেছে, যারা পয়সা পয়সা করে। জি হ্যাঁ, এইরকম যার যে দুনিয়ার গরজ রয়েছে তা নিয়েও, কেউ সুন্দরী স্ত্রী নিয়ে ব্যস্ত রয়েছে, কেউ ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত রয়েছে, ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা নিয়ে ব্যস্ত রয়েছে, রাত দিন ডিউটি করে এসে আবার ছেলে মেয়েদেরকে নিয়ে পড়াইতে বসছে যে কি পড়াশোনা করলি কিনা, হোমওয়ার্ক করলি কিনা। সুবহানাল্লাহ, হার্ড ওয়ার্ক করার পরেও ব্যস্ত দুনিয়া নিয়ে, কিন্তু নামাজ না, নামাজের জন্য গেল না, দিন সম্পর্কে জানার না সময় নেই। এইরকমই তিন নম্বর কারণ হচ্ছে খারাপ সাথী সঙ্গী, সঙ্গ দোষে লোহাভাসে। বাংলাতে আছেন আপনারা জানেন না, সঙ্গ দোষে লোহাভাসে, এমনি লোহা পানিতে ছেড়ে দেন ভাসবে, কিন্তু নৌকা কাঠে লাগানো আছে তখন ভারী ভারী লোহা ভাসছে, ভাসছে না ভাসছে না, হ্যাঁ, জাহাজের পানি জাহাজের লোহা লোহা সব ভাসছে, সঙ্গ দোষে লোহা ভাসে। তো খারাপ সাথীর সঙ্গী থাকার কারণে মানুষ, ভালো মানুষ, ভালো মানুষের ছেলে ছোটকালে ভালোই ছিল কিন্তু শেষে ধীরে ধীরে ধীরে কি হয়ে যায়, একেবারে উদাস হয়ে যায়। আল্লাহর দিন থেকে এমন উদাসীনতা চলে আসে, আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে আর ওইসব সময় নেই। এরকম বহু মানুষকে আপনিও দেখেছেন, আমিও দেখেছি। যখন মাদ্রাসায় বড় এক জামিয়াতে শিক্ষকতা করতাম, যে এক ছেলে আমার কাছে মিশকাত পর্যন্ত পড়েছে, মানে আমার মাদ্রাসায় পড়তো, তো আমরা তো উপরে পড়াইতাম কিন্তু মিশকাত ছেলেটা পড়তো, মিশকাত পড়েছে সেই ছেলেটা কলেজ ইউনিভার্সিটিতে চলে গেল মাদ্রাসা ছেড়ে। মাদ্রাসা ছেড়ে যাওয়ার পরে এমন হয়েছে, নামাজ নাই, রোজা নেই, দিন নেই, বড় বড় নেতাদের সাথে ঘোরাফেরা করা যাতে করে বড় একজন ছাত্র নেতা হইতে পারে, বড় একজন ছাত্র নেতা হইতে পারে। দেখলেন জি, সঙ্গ দোষে, খারাপ সঙ্গ যখন গ্রহণ করেছে তখন নিজেকে ধ্বংসে পতিত করেছে, আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে সে উদ্দেশ্যে ভুলে গেছে। আরবিতে যেন প্রবাদ আছে, আসাহেব ও সাহেব, সাহেব মানে সঙ্গী, হ্যাঁ, সদ দিয়ে যদি হয়, আর সিন দিয়ে সাহেব, হ্যাঁ, মানে হচ্ছে টানা হাঁচড়াকারী, সঙ্গী টানা হাঁচড়া করে নিয়ে যায়। আর সত্যি যে বিড়ি সিগারেট খাইনি, যদি বিড়ি সিগারেট খাওয়া বন্ধ থাকে, আরে একটু টান দে দে, না রে ভাই আমি জীবনে খাই, খাবো না খাবো না, আমি ফিরিয়ে দিচ্ছি, ফিরি ফিরি, একটা টান দে, করে না করে না বলেন, হ্যাঁ, এইরকমই হাদিস মদখোরদের কথা বয়ন করে, এইরকমই গাঞ্জা, গাঞ্জা খোরদের সাথে বন্ধুত্ব, দিল একদিন গাঁজা, একদিন খাওয়া এটা কাজ হয়ে গেছে, এখন আর বলতে হবে না, তাই না? বেনামাজির সাথে যাদের বন্ধুত্ব, হ্যাঁ, নামাজ ছাড়বি না তুই, সেটা একটা দিন ফাঁসিয়ে দিল, আজকে খেলাটা দেখে না পরে নামাজ পড়িয়ে দিবি, দিল এখন আর এইভাবে এক দুটো অক্ত ছাড়িয়ে দিলে তখন অভ্যাস হয়ে গেল, ইবলিশ শয়তান সুযোগ পেয়ে গেল, মানুষ শয়তানের সুযোগ পেয়ে গেল যে আমাদের মতো করে নিতে পেরেছি, এখন ধীরে ধীরে আমাদের মতো হয়ে যাবে। এখানে বহু লোক আছে ইসলামিক সেন্টার নিয়মিত যখন আসতো ফজর নামাজে যেত তারা, আর নামাজিদের রুম তারা বেনামাজিদের রুম ছেড়ে নামাজিদের রুমে গিয়েছে, দীর্ঘদিন থেকেছে, কেউ ছয় মাস, এক বছর, দুই বছর, তিন বছর, পাঁচ অক্ত নামাজিদের রুমে থেকেছে। ইদানিং বেশ কিছু লোককে তাদের খবর আমি পাই, বসে বসে এখানে বসে খবর পাই আপনাদের মাধ্যমে, আপনাদের মতো লোকের মাধ্যমে, চার অক্ত পড়ে ফজর পড়ে না, চার অক্ত পড়ে বেনামাজিদের রুমে গেছে, বা চার অক্ত পড়া রুমে গেছে, গিয়ে ফজরে আর উঠে না, এক লোককে জিজ্ঞেস করে ফেললাম, ভালো দাওয়াতি কাজে জমা মসজিদ আসে, নিয়মিত জমা মসজিদ আসে, এই দুদিন হঠাৎ করে দেখা গেল। জিজ্ঞেস করে ফেললাম যে কি ফজর নামাজ ঠিক আছে তো? আপনি তো চলে গেছেন আবার বেনামাজি আধা নামাজিদের রুমে, ফজর নামাজ ঠিক আছে তো? সাহেব খুব কঠিন হয়ে যায়, বললো না যে নামাজ পড়ি না, কিন্তু কঠিন হয়ে যায়, বুঝতে পারছে তো তরজমা কঠিন হয়ে যায় মানে। মানে বুঝতেই পারছেন আশা করি, আমাদের চাইতে বেশি বাংলা আপনার বেশি বুঝেন তো। সুবহানাল্লাহ, এইরকম বহু লোক বহু লোক। সুতরাং আপনি নিজেকে বাঁচাবেন খারাপ সাথী সঙ্গী থেকে। সাথী সঙ্গী টেনে হেঁচড়ে নিয়ে আসে, যাবি না তুই একদিন, যাবি না দুই দিন, যাবি নরম হইতে হবে একদিন। জি, সুতরাং সাবধান থাকবেন। যারা উদাসীনদের সাথে চলাফেরা করে, যারা পাপীদের সাথে চলাফেরা করে, ধীরে ধীরে এই হচ্ছে সংক্রামক ব্যাধি। জি জি, ভাইরাস ভাইরাস জি আপনাকে আক্রমণ করবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল সূরা ফুরকানের 27 থেকে 29 নম্বর আয়াতে বলেছেন, কিয়ামতের দিনে খারাপ সাথী সঙ্গী যাদের বন্ধু বান্ধব আছে এবং ছিল আর ওইভাবে দুনিয়া থেকে চলে গেছে, তওবা সংশোধন না করে, তাদের সংসর্গ ত্যাগ না করে, ইসলাম না করে, আক্ষেপ করবে আর আল্লাহকে বলবে, ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদিহি। কিয়ামতের দিনে জালেম পাপীরা দাঁতে আঙ্গুল কামড়াবে। আঙ্গুল কামড়ায় কখন? আক্ষেপ করলেন, আক্ষেপে কি করে, কি করল, হয় আঙ্গুল দিয়ে ক্যামেরা, অনেকে বেহুশে ক্যামেরায় মানে ভালো করে কামড় দেয়, হ্যাঁ কষ্ট পায় তখন বুঝতে পারে যারা কি করলাম। আর অনেকে দাঁতে দাঁত দিয়ে এমন করে চাপ দেই যে পরে তখন বুঝতে পারে যে চাপ দিলাম দাঁতে। এখন আর বলে আলাই তানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, হাই হাই যদি আমি রাসূলের সঙ্গী হইতাম, রাসূলের রাস্তা ধরতাম। এইরকম লোকগুলোকে যদি অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, এদের সাথে যদি দোস্তি না করতাম, ইয়া ওয়াইলাতা হাই সর্বনাশ, কি করেছিলাম, বেনামাজিকে সঙ্গী বানিয়েছিলাম, রুমমেট বানিয়েছিলাম, তাদের সাথে আত্মীয়তা করেছিলাম, তার বাড়িতে মেয়ে দিয়েছিলাম, তার বাড়ি থেকে মেয়ে নিয়ে এসেছিলাম, বিয়ের সাথে খাতির করেছিলাম, দিয়েও সে ছিল বেনামাজি বিদিন, আমিও বেনামাজি বিদিন হয়েছি, সে ছিল সে শিরিককারী কবর মাজার পূজারী, অনেকেই সহিয়াকিদের লোক পয়সা দেখেও বিদাতির বাড়ি বিয়ে দেয়, বিদাতি হয়ে যায়, তার মেয়ে গেল বিদাতি হয়ে। বহু লোক জানি সহিয়াকিদের আলাদিস ঘরের মেয়ে বিদাতি ঘরে বিয়ে দিয়েও বিদাতি হয়ে গেছে। লাকাদ আদাল্লানি আনি যিকির, এই অসৎ বন্ধু আমাকে আল্লাহর উপদেশ থেকে কোরআনে কারীম থেকে পথভ্রষ্ট করেছে, বাদা ইজ জান আমার কাছে হেদায়েত আসার পরেও। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা, আর মানুষ শয়তান জিন শয়তান মানুষকে কি করে, অপদস্থ করে, অসহায় ছেড়ে দেয়, লাঞ্ছিত অপদস্থ করে, পাপে ডুবিয়ে দিয়ে, জাহান্নামের রাস্তায় নামিয়ে দিয়ে অসহায় ছেড়ে দেবে। যা তুই গাফিলতি বিভিন্ন রকমের রয়েছে, গাফিলতির ধরন, গাফিলতির একটি ধরন হচ্ছে আপনার মধ্যে গাফিলতি আছে, এর লক্ষণ কি, ধরনটা কি, কি করে বুঝবেন, বা আপনার আশেপাশে এই সব লোকগুলি হচ্ছে উদাসীন লোকেরা, এরা আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে সচেতন না, তাদের পরকাল সম্পর্কে সচেতন না, কেমন করে বুঝবেন? একটি লক্ষণ হচ্ছে, তার একটি ধরন হচ্ছে আল জাহরু বিল মাসিয়া, প্রকাশ্যে গুনাহ করা, খোলাখুলি গুনাহ করতে লজ্জা লাগে, হারাম ব্যবসা করতে লজ্জা লাগে না। জি, দোকান খুলেছে, মুদিখানার দোকান, সিগারেট বিক্রি করছে, জর্দা বিক্রি করছে, সত লোক দেখছে যে হ্যাঁ সিগারেট বিক্রি করছে, সিগারেটের রুজি রোজগার করছে, জর্দা হারাম ব্যবসা বাণিজ্য করছে, হালাল করছে, হালাল হারাম দুটি করছে, লজ্জা লাগে না। একটা উদাহরণ দিলাম, এরকম বহু উদাহরণ হইতে পারে। যারা চরিত্রহীন, চরিত্রহীন জেনা ব্যবিচারের চরিত্র রয়েছে, হ্যাঁ কারো মেয়েকে নিয়ে একই রিক্সায় যাচ্ছে, লজ্জা লাগে না, পার্কে ঘুরে বেড়াচ্ছে, এগুলো হচ্ছে প্রকাশ্য গুনাহ করা। এমন নেই যে কোন লুকিয়ে গোপনে মানুষকে বলে লজ্জা লাগে, না কোনো ব্যাপার না, জেনারা বিচারে ধরা খেয়ে গেল কোনো ব্যাপার না, লোকজন জানাজারি হয়ে গেল কোনো ব্যাপার না। সামাজিক লজ্জায় আজকাল অধিকাংশ মুসলিম কিছু গুনাহ বেঁচে থাকে, আল্লাহর ভয় খুব কমই আছে, অল্প সংখ্যক কিছু আল্লাহর বান্দা আছে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে। আর সামাজিক অপরাধগুলির ক্ষেত্রে আমাদের দেশের মুসলিমরা যারাই পাপ থেকে বেঁচে থাকে, তারা সামাজিকতার কারণে, সমাজের ভয়ে, পরিবারের ভয়ে, হ্যাঁ বংশের বদনাম হয়ে যাবে, মান সম্মান যাবে, এইসব জন্য, এইসবের জন্য আল্লাহর ভয়ে কিয়ামতে ধরা খাবো, জাহান্নামে যেতে হবে, ওইসব না। তাহলে দুই শ্রেণীর, যারা পাপ থেকে বাঁচে তারা দুই ভাবে বিভক্ত, আর অধিকাংশ লোকের না পাপ থেকে বাঁচে না। আর যারা পাপ থেকে বাঁচে না তারা দুই রকম, কিছু লোক গোপনে গোপনে পাপ করে, মানুষের সামনে একটু পরজি দেখায়, মানুষের সামনে একটু লজ্জা পায় যে লোকে কি বলবে, কিন্তু ভিতর ভিতর পাপ করে। আর কিছু লোক আছে প্রকাশ্য গোনা করতে অসুবিধা নেই, গোনা করে যাচ্ছে, দেখলো দেখলো অসুবিধা কি, অন্যায় করছে অসুবিধা নেই। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে এই মর্মে, পেয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের প্রত্যেককে ক্ষমা পাওয়ার যোগ্য, আমার উম্মতের প্রত্যেককে মুআফা মানে ক্ষমা পাওয়ার যোগ্য, ইল্লাল মুজাহিরিন একমাত্র প্রকাশ্যে গুনাহকারীরা। প্রকাশ্যে গুনাহ করা কেমন, রাস্তাঘাটে পেশাব করতে শুরু করবে না, হয়তো লুকিয়েই করেছে কিন্তু তারপরে বন্ধু মহলে বর্ণনা করছে, জানিস ভিতর ভিতরে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে, হারাম প্রেম করা, জেনা, অন্তরের জেনা, জবানের জেনা, হ্যাঁ চোখের জেনা, জি বহু রকমের জেনা এই প্রেমে রয়েছে, যে আজকাল প্রেম প্রেমের বাজার খুব গরম চলছে যুবক যুবতীর মাঝে, জি তো এইটা এইতে বহু রকমের জেনা আছে, কিন্তু এটাকে বিদাতপন্থীদের ধর্মে এই ইশক এই প্রেম এমন নিন্দনীয় বিষয় নেই, যার ফলে আমাদের মূর্খ সমাজ মনে করে যে প্রেম দুই রকম, বৈধ প্রেম আর অবৈধ প্রেম, যদি বিয়ে করার উদ্দেশ্যে প্রেম করিস কারো মেয়ের সাথে তো বৈধ প্রেম, আর যদি বিয়ে না করে ধোকাবাজি করতে চাইস তাহলে তখন অবৈধ প্রেম, আউযুবিল্লাহ। এই ভাগ ইসলামে আছে নাকি, প্রেম করে অন্তর দিয়ে, অন্তর জেনা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনাল কলব, জি অন্তরের জেনা, জবানে তার সাথে প্রেম আলাপ করে, জবানের গুনাহ, হ্যাঁ দেখে ওইদিকে, হ্যাঁ ওর দিকে দেখার চেষ্টা করে, চোখের গুনাহ, হাত বাড়াবার চেষ্টা করলে হাতের গুনাহ, হেঁটে যায় দেখি পাই কিনা ওর সাথে নাগাল পাই কিনা, কত দেখা সাক্ষাৎ হয় কিনা, হ্যাঁ রাস্তায় দাঁড়িয়ে থাকে ধর্ণা দিয়ে হেঁটে যায় যে দেখবো যখন স্কুল কলেজ থেকে আসবে, কিছুই যদি না পায় সাথে সাথে হইতে নাও পায় তাহলে তো পায়ের জেনা, কত রকমের জেনা চিন্তা করুন তো, এই সব করে আর করার পরে কি করে সাথী সঙ্গীর বন্ধু মনে বলে, আরে তোর কেউ গার্লফ্রেন্ড আছে, আরে ওসব বলিস না, বলছে আমার আছে কিন্তু, বুঝছেন না আমি একটা মেয়ে পেয়েছি, এইরকমই মেয়েরা যুবতীরা কলেজ ইউনিভার্সিটিতে তাদের মধ্যে ওই রকম পরিবেশ তৈরি হয়ে গেছে, হ্যাঁ একে অপরকে বয়ান করে যে আমার ওই ছেলের সাথে একটু ভাবস হচ্ছে, হ্যাঁ আমি ওই ছেলেকে লাইক করি, এ বলছে আমি ওইটাকে লাইক করি, লাইক করা করে চলছে, তাই না, এগুলি হচ্ছে মোজাহারা প্রকাশ্যে গুনাহ করা, এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। এইরকম যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে প্রকাশ্যে নামাজ পড়ে না আর রাস্তায় বসে আছে, প্রকাশ্যে গুনাহ, জামাতেও যাচ্ছে না রাস্তায় বসে আছে, রাস্তায় বা মানুষের সামনে রোজার দিনে পানাহার করছে, মোজাহারা, অথবা লুকিয়ে চোখের আড়ালে করলো, হ্যাঁ অন্যদের কাছে বর্ণনা করছে পাপগুলি, এগুলি হচ্ছে মোজাহারা প্রকাশ্যে প্রকাশ করা গোনা, যারা গোনা প্রকাশ করে অথবা গোনা প্রকাশ হয়ে গেল তাদেরকে লজ্জা লাগে, নির্লজ্জ, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন। কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন ওয়া ইন্না মিনাল মুজাহারাতি, আর প্রকাশ্যে গোনা করার অন্তর্ভুক্ত হচ্ছে আইয়ামালার রাজুল বিল্লাইলে আমালান, রাতের অন্ধকারে কোন পাপ করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা ইউসবিহু, তারপরে সকাল হইল, ওয়াকাদ সাতারাহুল্লাহ, কেউ জানতে পারেনি কিন্তু রাতে কোনো একটা পাপ করেছে বা অন্ধকারে চোখের আড়ালে একটা কিছু অন্যায় কাজ করেছে, একটু হারাম কিছু করেছে, অবৈধ কিছু করেছে, অবৈধ খেয়েছে, ফেয়াকুলিয়া ফুলান, তারপরে বলছে মালিকের কিছু, হ্যাঁ চুরি করে অনেকে নাস্তা করে, মালিকের পক্ষে তো অনুমতি নেই কিন্তু ক্যাশ যেহেতু নাড়াচাড়া করে ওখান থেকে নিয়ে পাঁচ রিয়েল দু রিয়েল তিন রিয়েল নিয়ে ডেলি নাস্তা করে, এটা যদি গোপনে হয় একরকমের গুনাহ হইল, যদি বান্দার হক অপরাধ হারাম, কিন্তু তার সাথে সাথে বন্ধু বান্ধব বয়ান করছে যে নাস্তা পানি ওই মালিকের ওখান থেকে নাস্তা পানি করি, প্রকাশ করা প্রকাশ করা। একদিন এক নেপালি এক বাকালে আছে, অনেকদিন আগের কথা, প্রথম দাওয়াতি কাজে নেমেছিলাম, তখন ওকে জিজ্ঞেস করছি পেট্রোল পাম্পে, এই বেতন কত তোমার, এটা তো কথা অমুসলিম, এসব কথাবার্তা শুরু করতে হবে, কথা বলার জন্য ইসলামের দাওয়াতের জন্য কি কেউ কেমন বেতন টেতন ভালো দেয় তো, বেতন বেশি দেয় না, মাত্র 600 টাকা না 700 টাকা বেতন বললো, হ্যাঁ তবে আমি 2,500 টাকা হ্যাঁ পোষিয়ে নি, 2,000 টাকা পড়ে যায় আমার, কিভাবে ক্যাশে থাকি না, ক্যাশে থাকি না, জি তো এইরকম বয়ান করা, কোন পাপ করার পরে এক কথায় বর্ণনা করা, ফায়াকুল ইয়াফুন আমেল তুল বারে হাতা কাজা কাজা, গত রাতে বা অমুক দিনে অমুক সময় আমি এইরকম পাপ করেছি, এইরকম কাজ করেছি, অনেক লোকের আছে 20 বছর 30 বছর আগে কখন কার সাথে প্রেম করেছিল জানিস, বা জানো আমার এক যুগে ওই মেয়েটার সাথে যে মেয়েটার অমুকের সাথে বিয়ে প্রেম ছিল, সুবহানাল্লাহ, আল্লাহ যে ক্ষমা করতেন লুকিয়ে রাখলে আর ক্ষমা হইতে দিল না, সে বর্ণনা করে দরকার। আমার ওই মেয়েটার সাথে একটু খাতির ছিল, ভাবসাব ছিল স্কুল লাইফে কলেজ লাইফে, জি মুজাহারা প্রকাশ করা এগুলি। আর এগুলি অধিকাংশ জাহেল মুসলিম সমাজ করে থাকে, এখনো ধার্মিক হয়ে যাওয়ার পরে করে থাকে মূর্খতার কারণে, দিন সম্পর্ক অজ্ঞতার কারণে। ওয়াকাদ বা তায়াস্তর ও রব্বু, অথচ আল্লাহ লুকিয়ে রেখেছিলেন, তার জন্য উচিত ছিল লুকিয়ে রাখা। ওয়া ইউসবিহু ইয়াকশিফু সিতর আল্লাহ, কিন্তু আল্লাহ ঢেকে রেখেছিলেন সেটাকে, সেই পর্দাকে সে খুলে দিচ্ছে। রাওয়াহুল বুখারী। এইরকম দ্বিতীয় ধরনের গাফিলতি উদাসীনতা হচ্ছে নেকি করার পর, এটা ভালো কিছু ভালো মানুষদের উদাসীনতা। আগেরটা ছিল প্রকাশ্যে গুনাহ করা, যারা খারাপ মানুষ, খারাপ চরিত্রের লোক, খারাপ মানুষ, পাপী বিশেষ করে, তাদের উদাসীনতা ধরন। কিন্তু ভালো মানুষদের উদাসীনতা, আপনার আমার উদাসীনতার ধরনটা দেখেন, সেটা হচ্ছে আল ইগতিরার বিল হাসানাহ, নেকি করে আনন্দিত বেশি হওয়া, উৎফুল্ল হওয়া। একটা হচ্ছে আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের জন্য আনন্দিত, এটা জায়েজ, এটা ভালো কথা। কিন্তু এমন আপনি আনন্দিত যে আমার মতো কেউ নেই, আমার মতো কেউ নেই, আমি তাহাজ্জুদ গুজার, আমার মতো আছে কে, আমি ইসলামী সেন্টারে এসে সবচেয়ে ভালো শিখি, আমার মতো আছে কে, আমি ইসলামের খেদমত যথেষ্ট করি, আছে কে এরকম। হ্যাঁ, নেকি করে প্রতারিত হওয়া, নেকির দ্বারা প্রতারিত হওয়া, যে আমি যথেষ্ট করেছি, যথেষ্ট করেছে কি করেছেন, একটা চোখের এই যে নিয়ামত রয়েছে এর বদলা দেন তো আল্লাহকে, একটা হাতের নিয়ামতের বদলা দেন তো আল্লাহকে, যে বিনিময়ে আল্লাহ তোমাকে হাতের দিয়ে দিলাম, পায়ের দেন তো দেখি, আপনার ব্রেন বুদ্ধির দেন তো দেখি, আপনার কত নিয়ামত রয়েছে, আপনার হাটটা যে সুস্থ চলছে দেন তো দেখি, আপনার ব্লাড গুলোর এই নিয়ামতের বদলা আল্লাহকে দেন তো দেখি। আল্লাহ কোন নিয়ামতের বদলা আল্লাহকে দেবে? ভালো মানুষদের ভিতরে শয়তান ঢুকে ভালো রাস্তা দিয়ে, যে তুই অনেক কাজ করছিস, অনেক ভালো কাজ করছিস, তাহাজ্জুদ পড়লে এত আনন্দিত হয়, যে আমার এলাকাতে আমার গ্রামে তাহাজ্জুদ গুজার কেউ নেই, আমার মতো ভালো মানুষ কেউ নেই, দাওয়াতের কাজ করলে আমার মতো দাওয়াতের কাজ করলে ওলা কেউ নেই। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ পাক আমাদের ভুল ত্রুটি মাফ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমল যেন কবুল করেন এবং অন্তরে ইখলাস পয়দা করার তৌফিক যেন দান করেন। শয়তান করে কি, নেকির কাজ থেকে আপনার নজরে বড় করে দেখায় যে আমি অনেক বড় কাজ করছি, দান খেরাত করলে আমার মতো দান কে করতে পারে, এবার দাওয়াতি কাজে আমি 500 রিয়াল খরচ করেছি, ৫০ টাকা আমি 500, নেকি করে ধোকা খেয়ে যাও, এমন ধোকা খেয়ে যায় যে সে জানো জান্নাতকে নিশ্চিত করে ফেলতে পেরেছে, এত নেকির কাজ করেছে জান্নাত সে বরাদ্দ করে ফেলেছে, আর নেকি করুক আর নাই করুক, শয়তান এইরকম বান্দাকে গোমরা করতে থাকে, এই গোমরা করতে করতে আর তাকে অহংকারী বানিয়ে দেয় এমন করে যে তার নেক আমলের উপর অহংকার চলে আসে, যার ফলে ধ্বংসে পতিত হয়। আর অহংকারী, হ্যাঁ, দিনের ক্ষেত্রে অহংকারী হোক আর দুনিয়ার ক্ষেত্রে, পয়সার অহংকার করুক আর নেতৃত্বের অহংকার করুক, আর এলেমের অহংকার করুক আর নামাজের অহংকার করুক আর আমলের অহংকার করুক, অহংকারী জানাতে যাবেন, অহংকারী জানাতে যাবেন না, অহংকারী আল্লাহ ধ্বংস করেন। নেতৃত্বের জন্য ফেরাউন অহংকার করেছেন, আল্লাহ ধ্বংস করেছেন, পয়সার জন্য কারণ অহংকার করেছেন, আল্লাহ ধ্বংস করেছেন, এইরকম যে যেমন অহংকার করেছে অহংকারী আল্লাহ পাক ধ্বংস করেছেন। এখন প্রতিকার শোনে আপনাদেরকে, এই গাফিলতি আমাদের সকলের মধ্যে আছে, যেমন শুরুতে আমি বলেছি গাফিলতি বিভিন্ন স্তরের কথা, আপনার আকিদায় যদি গাফিলতি না থাকে এবাদতে গাফিলতি আছে, এবাদত পাঁচ টাইম ঠিক আছে কিন্তু জামাতে যেতে গাফিলতি আছে, বসে আছে 20 মিনিট টাইম সৌদি আরবে আজান একামতের মাঝখানে, আর আপনি গিয়ে ওই এক রাকাত পান, এক রাকাত পান, ডেইলি এক দুই রাকাত করে ছুটি, গাফিলতি নয় আপনার? ফজরের নামাজটা বাসাই পড়েন, আজকাল আসরের নামাজ যেহেতু আড়াইটায় আজান হয়ে যাচ্ছে, আসরে ভাই খেয়ে দিয়ে দুটোই তো খাওয়া দাওয়া হইল, পরীক্ষাই পড়ে গেলেন, তখন গাফিলতি ধরে নিল যে এখন ডিউটি 4টা-5টায়, এখন যদি আসরটা পড়তে চলে যায় তারপর আর ঘুম হবে না, কোন দিকে হচ্ছে না, তো ঘুমিয়ে যায়, গাফিলতি, উদাসীনতার জীবন যাপন। আপনি পার্থিব নিজের শরীরের একটু সুখকে প্রাধান্য দিলেন আপনার পাঁচ অক্ত সলাতের উপর, আসরের নামাজের উপর, আপনার মধ্যে উদাসীনতা রয়েছে, ভালো ভালো লোকদেরকে দেখি, হঠাৎ করে আমি মনে করছি হয়তো আসলে নামাজ তো স্বাভাবিক এই মহল্লায় থাকে পড়বে, আর ওখানে গিয়ে নামাজ পড়ে টেলিফোন দিচ্ছে, ঘুমের অবস্থায় উঠাচ্ছে টেলিফোন, ঘুমের অবস্থায় টেলিফোন উঠাচ্ছে। একদিন এক ভাইকে টেলিফোন করছে মাগরেব পর, মাগরেব পর ঘুম আবার সময় নেই, মাগরেব পরে কিন্তু উত্তরটা আসছে ঘুম ঘুম, কি ব্যাপার, আশ্চর্য হয়ে গেছি, কি ব্যাপার ঘুমিয়ে নাকি, শরীরটা খারাপ ছিল ঘুমিয়ে। এইভাবে কত যে মাঝে মধ্যে গোয়েন্দাগিরি করার জন্য কাজ বিশেষে গিয়েছি, একটু দেখাটা হয়ে যাবে আসলে নামাজে গিয়েছি, বা হয়তো একটা কাজ পড়ে গেছে এই সময় নামাজের পরে মানুষ জেগে থাকে তো একটু টেলিফোনটা দিয়ে দিই, কারণ বুঝে শুনে একটু টেলিফোন দাও, নামাজের পরে সাধারণত একজন মানুষ জেগে থাকে। তো এইরকমটা ভালো মানুষদের মধ্যে এইরকম রোগগুলি রয়েছে, এই গাফিলতিগুলি যেন না থাকে। আমাদের গাফিলতি প্রত্যেকের গাফিলতি রয়েছে, গাফিলতি দূর করতে হবে যে যেমন গাফিলতি রয়েছেন। অনেকেই নামাজ টামাজে ঠিক আছেন, দিনের দাওয়াতে ঠিক আছেন, আখলাক চরিত্রের ক্ষেত্রে এত কেন কঠিন, শক্ত অন্তরের মানুষ, নম্রতা নেই, শক্ত আচরণের মানুষ, অথবা ফিতনা ফাসাদ সৃষ্টি হয় এইরকম আচরণ করেন, হ্যাঁ এখানকার কথা, এখানে গিবত অথবা চুগলখড়ি অথবা এই ধরনের বহু কাজ আপনার অনেক খেদমত আছে, কিন্তু সেই খেদমত গুলি নষ্ট করে দিচ্ছেন আপনার এই পাপগুলির দ্বারা। সুতরাং আমাদের প্রত্যেক স্তরে মানুষকে নিজের গাফিলতি থেকে, উদাসীনতা থেকে মুক্ত হইতে হবে। চিকিৎসাগুলি শুনেন, চিকিৎসা প্রথম চিকিৎসা হচ্ছে আপনার মধ্যে যেন এহসানের গুণ পয়দা হয়। হাদিসের ভাষায় এহসান বললাম, যেটাকে আর এক ভাষায় অলমায় কেন্দ্রের ভাষায় মোরাকাবাতুল্লাহ, মোরাকাবাতুল্লাহ মানে আল্লাহ আপনাকে দেখছেন আর আল্লাহকে আপনি যেন দেখছেন, এই দুটো বিষয়কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এহসান বলেছেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে পাঁচটি প্রশ্ন করেছিলেন, ইসলাম সম্পর্কে, ইমান সম্পর্কে, এহসান সম্পর্কে, আর কিয়ামত সম্পর্কে, আর কিয়ামতের লক্ষণ সম্পর্কে, ঠিক না? তিন নম্বর যে প্রশ্ন ছিল সেটা কি ছিল, আখবিরনি আনিল এহসান, এহসান সম্পর্কে, নিষ্ঠা সম্পর্কে আমাকে বলুন সেটা কি। নবী করিম বলেছেন আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি আল্লাহর ইবাদত করবে। আর মুসলিম জীবন, মানুষের জীবন সবটা ইবাদতের ইবাদত, ইবাদত ধরন আলাদা, নামাজের ইবাদত বাদ দিলে রুজি রোজগার ইবাদত করছেন ওটা ইবাদত, নিয়ত যদি সৎ থাকে তো ঘুমটা ইবাদত। আমি এই ঘুমটা তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়ে আমি তাহাজ্জুদে উঠবো, তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়ে ফজরে উঠবো, হ্যাঁ এই সময়টা ঘুমিয়ে গিয়ে আসর আসর জোহরের মাঝখানে ঘুমিয়ে গিয়ে আমাকে বিকেলবেলা ছয় ঘন্টা ডিউটি করতে হবে, ডিউটিটা ভালো করে করবো তার যাতে করে রুজিটা হালাল হয়, ইবাদত নয়, নিয়ত সৎ আছে আপনার ঘুমটা ইবাদত। এই জন্য ভালো মানুষ যার দিন বুঝে তাদের সবটাই কাজ নেকির কাজ, সবগুলি কাজ নেকির কাজ, স্ত্রী সহবাস, হ্যাঁ ছেলে মেয়েদের দেখাশোনা, ছেলে মেয়েদেরকে স্কুলে দেখে আসছেন, স্কুল থেকে নিয়ে আসছেন, সবকিছু বাপমার জন্য টাকা পাঠাচ্ছেন, স্ত্রীর জন্য খরচ পাঠাচ্ছেন, মনে করছে এটা আমার দায়িত্ব, দায়িত্বের সাথে ইবাদত নেকিও, কিন্তু এখলাস থাকতে হবে যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করছি দুনিয়ার গরজে। গাফিলতি দূর করার জন্য বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করে জিবরাইল আলাইহিস সালাম আখবিরনি আনিল এহসান, এহসান সম্পর্কে বলুন তো, তখন কি বলেছিলেন, তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখছো, আল্লাহকে দেখা যায় না কিন্তু এমন আপনার ইমান, আপনার ইবাদত, আপনার ভিতরের অবস্থা, ইমানী অবস্থা এবং আল্লাহকে স্মরণের জিকির, আল্লাহ স্মরণের অবস্থা হইতে হবে যেন আল্লাহকে দেখছেন, যেন আল্লাহকে দেখছেন। এটা বোঝানোর জন্য একটা উদাহরণ তাহলে বুঝবেন, আমরা সকলেই স্ত্রী ছেলে মেয়েকে ভালোবাসি, বাসি না বাসি না, কিন্তু যোগাযোগের ক্ষেত্রে পার্থক্য আছে, অনেক আছে এক সপ্তাহ হয়তো একবার যোগাযোগ করে, যদিও আজকাল পাওয়া মুশকিল, তাই না, অনেকে ডেলি একবার করেন, হ্যাঁ অনেকেই যদি কর্মব্যস্ততার কারণে যোগাযোগ না করতে পারেন, মনে সব সময় ছেলে মেয়েদের স্মরণ রাখেন, ভুলেন না তাদের কথা, বাপ মাকে টেলিফোন হয়তো করতে পারছেন না, সব সময় তাদের কথা মনে থাকছে, সবসময় কাজ করলো ডিউটি করলো বাপ মায়ের কথা ঘুরে যে কেমন আছে, আল্লাহ ভালো রাখ তাদেরকে, হ্যাঁ আল্লাহ সুস্থ রাখুক ইত্যাদি, সবসময় রাস্তায় চলতে ফিরতে উঠতে বসতে তাদেরকে সবসময় স্মরণ রাখেন, আর আরেকজন যখন টেলিফোন করে তখন একটু স্মরণ করে, পার্থক্য আছে না নেই, জি হ্যাঁ। তো আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করবে যেন তুমি দেখছো, দেখার মতো করে দেখছো না কিন্তু এবাদতের কোয়ালিটিটা এত সুন্দর হইতে হবে যে সামনে আল্লাহকে পেয়ে গেলে যেমন এবাদত হয়, সামনে আল্লাহকে পেয়ে গেলে তার নাফরমানি হওয়ার প্রশ্নে উঠে না। নিজের বসের সামনে স্যান্ডেল পরে যেতে পারবেন না, ওই জুতা মোজা পরতে হবে যারা অফিসে চাকরি করেন, ঠিক কিনা বলেন? নিজের বসের সামনে আপনি লুঙ্গি পরে যেতে পারবেন, জুতা মোজা টেনে বাদ লুঙ্গি পরে যেতে পারবেন? কেউ পারবেন, লুঙ্গি পরে আমিও যেতে পারবো না। চিন্তা করেন আপনি, লুঙ্গি পরে আমি আমার ডাইরেক্টর কাছে যেতে পারবো না, আপনি যেতে পারবেন না, বা একজন ভদ্র মানুষ যাকে আমি সিনিয়র মনে করছি তার সাথে সাক্ষাৎ করতে পারবো না, লজ্জা পাবো, যার ফলে মসজিদে পাঁচক নামাজে লুঙ্গি পরে যেতে পারি না, যুব পরি, হ্যাঁ খেলার ড্রেস পরে যেতে পারি না, ঠিক কিনা? জায়েজ কাজ তো করতে পারি না, এইটা করতে পারি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় দেখছেন তার সামনে আমি কি করে গুনার কাজ করতে পারি, তার অসন্তুষ্টি নাফরমানির কাজ কি করে করতে পারে যাতে আল্লাহ নারাজ হয়ে যাবেন আমার উপর? যেন আপনি আল্লাহকে দেখছেন, যদি তা না হয় আল্লাহকে দেখছেন যেন এই রকমের ইমান তৈরি হয়, তাহলে কমের পক্ষে এতটা থাকতে হবে, তাহলে আপনার মধ্যে মোরাকাবা বা ইহসান আছে, সেটা হচ্ছে ফাইন্নাহু ইয়ারা, ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা, আল্লাহ তোমাকে দেখছেন কমপক্ষে, এটা সবসময় মনে মগজে হৃদয়ে বসিয়ে রাখবে, সবসময় মগজে বসে আছে আল্লাহ আমাকে কি করছেন দেখছেন, অন্তরে সবসময় বসে আছে আল্লাহ আমাকে দেখছেন, ফেসবুক খুলে আছেন, ইউটিউব খুলে আছেন আর নোংরা ছবি দেখছেন, আল্লাহ আমাদের সকলকে যেন মাফ করে দেন এবং সংশোধনের তৌফিক দান করেন। খারাপ ছবি আসছে, নিজের অনেক সময় স্ত্রীকে দেখাতে লজ্জা পাচ্ছেন, আপনি দেখতে দিবেন না, হয়তো আপনি আপনার ছেলে মেয়েকে তো দেখতেই দিবেন না আপনি, তাই না? বাপ মাকে তো প্রশ্নই উঠে না যে বাপ মায়ের সামনে ওই খারাপ ছবি করবেন, হ্যাঁ ব্লু ফিল্ম বা উলঙ্গ আছে অর্ধ উলঙ্গ আছে এইরকম খুলবেন, হ্যাঁ দেখছেন আর দেখবে কেউ, এটা মোটেই আপনি মেনে নিতে পারেন না, যতই অসৎ লোক হন না কেন বাপের সামনে মায়ের সামনে ছেলে মেয়েদের সামনে করবেন না এই কাজ আপনি, আর আল্লাহর সামনে কোন অসুবিধা, ঘন্টার পর ঘন্টা চলছে আপনার, কোথায় ফাইন না হইয়া রাখ, তিনি তোমাকে দেখছেন কোথায়, এই উদাসীনতা কেন? তো উদাসীনতার চিকিৎসা হচ্ছে নিজের মধ্যে মোরাকাবার গুণ, এহসানের গুণ পয়দা করা, আল্লাহ যারা তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তার সুন্দরভাবে এবাদতের তৌফিক দান করেন। আমল করলেন, একটি আমল করার পরে নিজের আত্মপর্যালোচনা করেন, আমল তার হিসাব নিজেই কষেন আপনি, আমরা ব্যবসা বাণিজ্য করে হিসাব কষি যে লাভ হইল না লস হইল, করি না করি না, ঠিক তেমনি আপনি যে আমলগুলি করলেন আমল করার পরে নিজের হিসাব নিজেই করেন যে আমার এই আমল কি আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, এই আমল আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট না, একটা ফরজ অক্ত নামাজ ছাড়ার জন্য জাহান্নামে যেতে হবে নাকি আমাকে, একটা হারাম খাওয়ার জন্য একটা রিয়াল হারাম খাওয়ার জন্য আমাকে জাহান্নামে যেতে হবে নাকি, এটা হিসাব করে মহাসভা। তাহলে মোরাকাবার পরে মহাসভা করতে হবে, আমল করার পরে নিজের হিসাব নিজেই করেন, যেমন একজন ব্যবসায়িক তার আসল পুঁজি লাগিয়েছিল 5 লাখ টাকা, এখন এক বছর পরে কত টাকা আছে, লাভ হইল না লস খেল না, আসল পুঁজিটা টিকিয়ে রাখতে কোন রকম ভাড়া টাড়া দিয়ে পেরেছে কিনা ইত্যাদি সব হিসাব করে আপনি আপনার ইসলামের পুঁজির এবং লভ্যাংশের হিসাব করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। 3 নম্বর চিকিৎসা হচ্ছে যে যদি আপনার দ্বারা কোনো ভুল হয়ে যায় তাহলে নিজেকে পানিশমেন্ট করবেন, নিজেকে কেমন করে শাস্তি দেয় মানুষ, চাপান ওর উপরে কিছু এবাদত যাতে আপনার একটু কষ্ট হয়, জি হ্যাঁ, যেমন হয়তো আপনি তাহাজ্জুদ নিয়মিত পড়তে পারেন না কিন্তু একদিন একটা গুনাহ হয়েছে, গুনাহ হয়ে গেছে, এই গুনাহ যেহেতু আমার দ্বারা অন্যায় হয়েছে অপরাধ হয়েছে, আজকে আমি 1 ঘন্টা তাহাজ্জুদ পড়ব, 2 ঘন্টা আমি তাহাজ্জুদ পড়ব, হ্যাঁ আমি 2 পারা 3 পারা কোরআন পড়ব, অথচ আপনি হয়তো 2-3 পৃষ্ঠা করার পড়ার সময় পান না হয়তো অন্যদিনে, কিন্তু তুই যখন এই গুনাহ করেছিস আজকে তোর পানিশমেন্ট হচ্ছে যে তোকে এই ভালো কাজগুলি এতটা ভালো কাজ করতে হয়, আর্থিক পানিশমেন্ট দেন, তুই যখন এই গুনাহ করেছিস হারাম 1 রিয়াল হারাম খেয়েছি 100 রিয়াল দান করুন শাস্তি দেন। তো শাস্তির ভাষায় বলছি যদি আপনি নেকির ব্যালেন্স বাড়াচ্ছেন, নেকির ব্যালেন্স বাড়াচ্ছেন ভালো, বৈধ শাস্তি এটা তো নেকির মাধ্যমে নিজেকে পানিশমেন্ট করা, বৈধ পানিশমেন্ট, জি ভালো ভালো খাবার আপনার সামনে লব্ধ, ভালো খাবার আছে ভালো খেতে পারেন আপনি, নিজেকে কষ্ট দেন, হ্যাঁ নিজেকে কষ্ট দেন আপনি, খাওয়া দাওয়া কম করে দেব আজকে খাবো না সারাদিন, নাজায়েজ নয়। কেন গুনাহ করেছিস? তোর পেট পেট বেশি ভর্তি থাকাই তোর দ্বারাই গুনাহ হয়েছে। হ্যাঁ, তোর দুনিয়া লোভ লালসা বেড়ে গেছে, সেজন্য তোর দ্বারাই গুনাহ হয়েছে। সুতরাং আজকে ফজরে উঠতে পারিসনি, বেশি করে রাতে দাওয়াত খেয়েছিলি, হ্যাঁ, যার ফলে উঠতে পারিসনি, ঠিক আছে, তোর পানিশমেন্ট হচ্ছে যে তোকে বিকাল পর্যন্ত খেতে দেবো না, আজকে রোজাই থাকলাম, রোজাই থেকে গেলাম, এইরকম পানিশমেন্ট করা। এর মাধ্যমে কি হতে পারে? আপনার উদাসীনতা গাফিলতির চিকিৎসা হতে পারে। চার নম্বর চিকিৎসা হচ্ছে মুজাহাদা, প্রচেষ্টা চালানো, সর্বাত্মক প্রচেষ্টা, জিহাদ করতে হবে নাফসের সাথে, মনের বিরুদ্ধে চলতে হবে। মন বলছে যে একটু দেখি, ইউটিউবটা দেখি, মন বলছে যে কাজটা করি না, জিহাদ করতে হবে। নিজের মনের বিরুদ্ধে, কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করতে হবে। শরীর চাইছে যে ঘুমাই ঘুমাই, লাফতে উঠেন আপনি, না আমি উঠব, জি চেষ্টা করেন। চেষ্টা না করে কেউ তাহাজ্জুদ গুজার হইতে পেরেছে? আপনারও ঘুম আসে, আমারও ঘুম আসে, তাহাজ্জুদ গুজার ওই রকমই ঘুম আসে, সেও মানুষ, কিন্তু সে মুজাহাদা করেছে, আপনি মুজাহাদা করেন না। যে বেনামাজি তারও ঘুম আসে, নিদ্রা আসে, আর যে ফজর আজান হইতেই লাফিয়ে উঠে তারও ঘুম আসে, ঘুম চাপে, সেও মানুষ, কিন্তু সে নিজের সাথে মুজাহাদা করেছে, প্রচেষ্টা চালিয়েছে, নাফসের সাথে জিহাদ করতে হবে। প্রত্যেকটির দলিল রয়েছে, কিন্তু সময়ের স্বল্পতার জন্য আমি বলছি না। ছয় নম্বর বা পাঁচ নম্বর, পাঁচ নম্বর চিকিৎসা হচ্ছে বা প্রতিকার হচ্ছে গাফিলতি দূর করার, যে আপনি যদি আপনার দ্বারা ভুল ভ্রান্তি হয়ে যায়, গোনা হয়, তাহলে নিজেকে ধিক্কার দেবেন, নিজেকে শাসানি দেবেন, ধিক্কার দেবেন, তিরস্কার করবেন। আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই মর্মে রয়েছে, তিনি বলছেন, মান মাকাতা নাফসাহু ফি যাতিল্লাহি আমানাহুল্লাহু মিন মাকাতিহি, যেই ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ধিক্কার দিল, শাসন করল, তাকে আল্লাহ তার অসন্তুষ্টি থেকে নিরাপদ রাখবেন, মানে আল্লাহ অসন্তুষ্ট হবেন না তার উপর। তাহলে ধিক্কার দেন, পাপের পরে নিজেকে ধিক্কার দেন, হ্যাঁ, নিজেকে তিরস্কার করেন, যেটা মানুষের কাজ আমার হয়নি, জানোয়ারের কাজ হয়েছে, এটি একজন মুসলিমের কাজ তো মোটেই নয়, ইত্যাদি। এইরকমই সর্বদা আল্লাহ পাকের জিকির আজকার করার চেষ্টা করে, সুন্নতি জিকির আজকার গুলি, বাড়িতে ঢোকার, বাড়ি থেকে বেরোর, কাপড় চোপড় পরার, পানাহারের জিকির আজকার, সকাল সন্ধ্যার জিকির আজকার, পাঁচ অক্ত নামাজের পরের জিকির আজকার, এইরকমই বাথরুমে ঢোকার, বাথরুম থেকে বেরোর, গাড়িতে চড়ার, কোন জায়গায় অবতরণ করার, এইরকম বহু জিকির আজকার, যারা ইসলাম সেন্টারে আসেন জানেন যে দোয়া রয়েছে, জিকির রয়েছে, সেগুলি নিয়মিত পাঠ করবেন। আর সবসময় যেন আল্লাহর জিকির আজকার আপনার জবান দিয়ে সুন্নতি মুস্তাহাব জিকির আজকার হইতে থাকে, এটি হচ্ছে আপনার গাফিলতি উদাসীনতা দূর করার উপায়। তারপরে সাত নম্বর চিকিৎসা হচ্ছে কোরআনে কারিমের তেলাওয়াত, প্রতিদিনের একটা রুটিন তৈরি করে, সবকিছু রুটিন আছে আমাদের, আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি যখন রুটিন আছে, তখন দুই পৃষ্ঠা কোরআন তরজমা তফসির সহ পড়ব বা শুনবো, এরও রুটিন করা সম্ভব। আমি ঘুমাবার আগে আধা ঘন্টা বক্তব্য শুনবো, রুটিন করা সম্ভব। সপ্তাহে আমি দু তিনটা বক্তব্য আলোচনা শুনবো কমপক্ষে, রুটিন করা সম্ভব, জি হ্যাঁ, রুটিন করতে হবে নাকি। কোরআনে কারিমের তেলাওয়াত, রাসূলুল্লাহ হাদিস পড়ার আপনার রুটিন, এগুলি আপনাকে করতে হবে। এইরকম নেকির কাজ কন্টিনিউ করতে হবে, মৌসুমি বৃষ্টির মতো না, যে একবার মুসল ধরে বৃষ্টি আর কখনো কখনো একবার অনাবৃষ্টি তো অনাবৃষ্টি, বৃষ্টি নেই না, ওইরকম না। সর্বদা নেকির কাজ করার চেষ্টা করবেন, তাহলে তাতে আপনার উদাসীনতা আসার সুযোগ পাবে না। বেশি বেশি আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করবেন, এটি হচ্ছে আট নম্বর আপনার উপায় বা চিকিৎসা উদাসীনতা দূর করার। পেনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ওসিয়ত করেছে তাতে ছিল যে তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটি ছাড়বে না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, হে আল্লাহ আমাকে সাহায্য করো, আলা যিকরিকা তোমার জিকির আজকারের, তোমাকে স্মরণ করার, ওয়া শুকরিকা তোমার শুকরিয়া আদায় করার, ওয়া হুসনি ইবাদাতিকা এবং তোমার ইবাদত সুন্দর করে আদায় করার। এইরকমই আপনার উদাসীনতা দূর করার উপায় হচ্ছে কিয়ামুল লাইল তাহাজ্জুদ, তাহাজ্জুদ পড়েন, ফরজ নামাজ পড়ে যদি তাহাজ্জুদ পড়েন আপনাকে সহজে গাফিলতি ধরতে পারবে না, উদাস হইতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তাহাজ্জুদ পড়া তৌফিক দান করেন। এই মর্মে একটি হাদিস আবু দাউদে আছে, হাদিসটি সহিহ, বর্ণনা করি, বলছেন রাসূলুল্লাহ মান কামা বি আশরি আয়াতিন লাম ইউক্তাম মিনাল গাফিল, কেউ যদি রাতে তাহাজ্জুদ পড়ে মাত্র দশটি আয়াত দিয়ে, আরে দুই রাকাত চার রাকাতে নামাজ পড়েন, বেশি পড়তে পারছেন না, চার রাকাত নামাজ পড়ার পরে এক রাকাত বা তিন রাকাত বেতর পড়ে নেন, দশটি আয়াত দিয়ে কেউ যদি তাহাজ্জুদ পড়ে তাহলে তাকে আল্লাহ গাফেলদের উদাসীনদের খাতায় লিখবেন না, উদাসীনতা মুক্ত হয়ে গেলেন। ওমান কামাবে মেয়াতে আয়াতিন, কেউ যদি একশোটি আয়াত দিয়ে তাহাজ্জুদ পড়ে কতিবা মিনাল কানেতিন তাহলে আল্লাহর অনুগত বান্দাদের দলে আল্লাহ সামিল করে নেবেন। ওমান কামাবে আলফে আয়াতিন, কেউ যদি 1000 আয়াত দিয়ে তাহাজ্জুদ পড়তে পারে কতিবা মিনাল মুকান্তিরিন তাহলে অজস্র কল্যাণের অধিকারী, অজস্র নেকির, অসংখ্য নেকির অধিকারীদের অন্তর্ভুক্ত আল্লাহ করে নেবেন। মুকান্তিরি অনেক নেকি, অসংখ্য নেকি আপনার হয়ে যাবে, তাদের দলে আল্লাহ সামিল করে দেবেন। শেষখানে 10 নম্বর বা 11 নম্বর সেটি সেই দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত আমাদের প্রত্যেকের উপর রয়েছে। প্রত্যেকটি নিয়ামতের সূক্ষ্ম অনুভূতি আপনার মধ্যে পয়দা করে প্রত্যেকটি নিয়ামত, চোখের নিয়ামত, হ্যাঁ এই যে কথা বলতে পারছি নিয়ামত, সুস্থতার নিয়ামত, এই যে আমি নিরাপদ আছি এখানে, দেখেন ইরাকে কি অবস্থা, হ্যাঁ সিরিয়াতে কি অবস্থা, আর যেখানে অশান্তি পৃথিবীর যে সব এলাকাতে অশান্তি চলছে ইয়েমানে কি অবস্থা, এইরকম বহু জায়গায় কত যে মানুষ জুলমের শিকার, আর কত যে মানুষ কেউ আর্থিক দিক থেকে কষ্টে রয়েছে, কেউ নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছে, কেউ পারিবারিক দিক থেকে অশান্তিতে রয়েছে, আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত দান করেছেন, সুস্থতা দান করেছেন, পরিবার নিয়ে সুখে আছেন, ইত্যাদি ইত্যাদি জীবনের প্রতিটি ক্ষেত্রে যে আল্লাহর অসংখ্য নিয়ামত রয়েছে, সে নিয়ামতগুলি হাড়ে হাড়ে আপনাকে অনুভব করতে হবে, তার অনুভূতি আপনার মধ্যে তৈরি করতে হবে, তাহলে আপনি গাফিল হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কামলের তৌফিক দান করেন আর আমাদের সমস্ত রকমের গাফিলতি উদাসীনতাকে দূর করে দেন। আল্লাহ রব্বুল আলামিন সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন, জান্নাতের পথে অবিচল চলার তৌফিক দান করেন, জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে যেন কামিয়াব করেন, জাহান্নামের আযাব থেকে আমাদের যেন রক্ষা করেন, জাহান্নামের পথ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দোয়া করে দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণের দোয়া করে আমার আলোচনা আজকে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবকিছুই যেন দুনিয়া আখিরাতের কল্যাণ করেন এবং বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। যারা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থতা দান করেন, যারা বালা মুসিবতে রয়েছেন তাদের বালা মুসিবত দূর করে দেন। যেসব মমিন মমিনাত আমাদের আত্মীয় স্বজন মমিন ভাইরা বোনেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করেন, তাদের কবর আজাবকে যেন দূর করে দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।